الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهل أتاك حديث موسى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام সম্মানিত সুধি সমাজ, মোহতরম হাজিরিন ও আমার পর্দার আড়ালে বসা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ শুকরিয়া জানাই, তিনি আপনাদেরকে সুমতি দিয়েছেন এবং তৌফিক দিয়েছেন এই শহরের বিভিন্ন সেন্টারে, মসজিদে, হলে একাধারে 15 দিন পর্যন্ত আপনারা পবিত্র কোরআনের তফসিরের আয়োজন করেছেন, সেই জন্য আল্লাহর লাখো শুকরিয়া। সাথে সাথে আপনাদের কৃতজ্ঞতা জানাই, আপনারা আমার মতো গুণাগারকে কেন্দ্র করে এই মুবারক তফসিরুল কোরআন সমাবেশগুলির ব্যবস্থা করেছেন, এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে কোরআনের পরিপূর্ণ হেদায়ত দান করুন। ধারাবাহিকভাবে একাধারে 15 দিন যাবৎ এই তফসির চলছে, আজকে 15তম দিন এবং আপনাদের আয়োজিত প্রোগ্রামগুলির আজকেই শেষ দিন। বিগত তারিখে সেই ধারাবাহিকতা রক্ষা করে সূরায়ে তোহার 9 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছিল। এ আয়াতের ভিত্তিতে, এ আয়াতের মোটামুটি তফসির পেশ করে শেষ করা হয়নি, তাই আজকেও আপনাদের খেদমতে আমি সূরায়ে তোহার 9 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। প্রথম আয়াত থেকে ধারাবাহিকভাবে 8 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলির ধারাবাহিক তফসির বিগত দিনগুলিতে পেশ করা হয়েছে। যারা সবগুলি প্রোগ্রামে নিয়মিত ছিলেন না, তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে একে একে 8টা আয়াতের তফসির চলে গেল, আমরা নিয়মিত ছিলাম না, জানি না, ওইগুলি বাদ দিয়া 9 নম্বর আয়াত কতটুকু বুঝব। এই প্রশ্ন যাদের মনে আসতে পারে তাদের সান্ত্বনার জন্য বলি, বিগত নয়টি আয়াতে বিভিন্ন প্রসঙ্গক্রমে এই কথাটাই বোঝানো হয়েছে যে হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য দিন প্রচারে, আপনার সত্য দিন প্রচারের পথে যে সমস্ত বাধা আসছে, বিরুদ্ধবাদীরা আপনার বিরুদ্ধে যত দুশ্মনী করছে, আপনার বিরুদ্ধে যত কুৎসা রচনা করছে, এইগুলির দ্বারা নিশ্চয়ই আপনার কষ্ট হয়। তবে এই কষ্টগুলি একা আপনার বেলায় নয়, সমস্ত নবী রসুলগণকেই দুশ্মনদের দুশ্মনী উপেক্ষা করে, বিরুদ্ধবাদীদের বিরুদ্ধতা উপেক্ষা করে, শত্রুদের সকল প্রকার শত্রুতাকে তোয়াক্কা না করেই এইভাবে দিনে হকের দাওয়াত দিতে হয়েছে এবং দুশ্মনের সাথে মোকাবেলা করতে গিয়ে দুনিয়াতে বহু কষ্ট তাদেরকেও করতে হয়েছে। এমর্মে আল্লাহ আমাদের নবীকে সান্ত্বনা দিয়ে পূর্ববর্তী নবীগণকেও যে দাওয়াতের কাজে কষ্ট করতে হয়েছে এবং শত্রুদের বহুমুখী নির্যাতনের শিকার হতে হয়েছে, এ প্রসঙ্গে আল্লাহ এই সূরার ভিতরে, সূরায়ে তোহার ভিতরে বিশেষভাবে হযরত মুসা আলাইহিস সালাম দীনে হকের দাওয়াত দিতে গিয়ে শত্রুদের হাতে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এই বিবরণের শুরুতেই আল্লাহ বলেন সূরা তোহার নয় নম্বর আয়াতে, ওয়াহাল আতাক হাদিসু মুসা, অর্থাৎ আপনি কি মুসা আলাইহিসালামের কথা জানেন। আরবি ভাষার এটা একটা বাচন ভঙ্গি, বাংলাতেও আছে, কাউকে কোনো কথা গুরুত্বপূর্ণভাবে বোঝাবার জন্য সেই বিষয়ে আগে তাকে প্রশ্ন করা হয়, প্রশ্নকারী নিজেও জানেন যে এই প্রশ্নের জবাব সে জানে না, প্রশ্নকারী জানেন এই প্রশ্নের জবাব সে জানে না, তারপর প্রশ্ন করেন কেন? তার বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভঙ্গিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য সূরায়ে তোহার নয় নম্বর আয়াতে বলেন, ওয়াহাল আতাকা হাদিস মুসা, আপনি কি হযরত মুসা আলাইহিস সালামের কথা জানেন, অর্থাৎ আপনি তো জানেন না, গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিন, আমি আপনার সামনে পেশ করছি হযরত মুসা আলাইহিস সালাম দীনে হকের দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ নির্যাতিত হয়েছেন শত্রুদের হাতে, সেই বিবরণ আমি আপনার সামনে তুলে ধরছি। এই বিবরণ দানের এক পর্যায়ে এই সূরার ভিতরে এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াফাতান্নাকা ফুতুনা, এইভাবে আমি আপনাদেরকে বহু কঠিন ফিতনার সম্মুখীন করেছি। হযরত মুসা আলাইহিসসালাম দীনে হকের দাওয়াত দিতে গিয়ে বহু কঠিন কঠিন ফিতনার সম্মুখীন হয়েছেন। আমাদের বর্তমান সমাজেও ফিতনা শব্দটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ফিতনা শব্দটা কোরআনে তিনটা অর্থে ব্যবহৃত হয়। কোন সময় ফিতনা শব্দটাকে বিপদ অর্থে ব্যবহার করা হয়, কোন সময় ফিতনা শব্দটাকে বিপদের কারণ বোঝাবার জন্য ব্যবহার করা হয়, কোন সময় ফিতনা শব্দটাকে বিশেষ পরীক্ষা বোঝাবার জন্য ব্যবহার করা হয়। এই তিন অর্থের কোন না কোন অর্থে পবিত্র কোরআনে ফিতনা শব্দ ব্যবহার করা হয়। একটা অর্থ হল বিপদ, ফিতনা শব্দের এক অর্থ হল বিপদ, ফিতনা শব্দের আরেক অর্থ হল বিপদের কারণ, ফিতনা শব্দের আরেক অর্থ হল কঠিন পরীক্ষা। যে আয়াতে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে বলেছেন, আমি আপনাকে বহু কঠিন ফিতনার সম্মুখীন করেছি। এই আয়াতে এই ফিতনাগুলি বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ বুঝাচ্ছেন, বহু বিপদের সম্মুখীন হয়েছেন আপনি দুনিয়াতে আমার দ্বীনে হকের দাওয়াত দিতে গিয়ে। কাজেই মুসা আলাইহিসসালামও যেহেতু, অন্যান্য নবীগণও যেহেতু দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন, তাই দ্বীনে হকের দাওয়াত দিতে গিয়ে বিপদের সম্মুখীন হওয়া, সেটা হে মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আপনার বেলায় নয়, বরং সকল নবী রাসূলগণেরই বেলায়। এ মর্মে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আশাদ্দুন নাসি বালা আনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ, নবীগণের পরে যারা যত বেশি নবীগণের সঠিক অনুসারী হবেন তারা তত বেশি দুনিয়াতে বিপদ আপদের সম্মুখীন হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে এই বিপদের সম্মুখীন করেন কেন, এর বিভিন্ন কারণ। এর একটা সাধারণ কারণ হল আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর দ্বীনের কাজ করে আল্লাহর কাছে যে পরিমাণ পুরস্কারের যোগ্য হন, এই সমস্ত বিপদ আপদের বিনিময়ে আল্লাহ তাদেরকে এর চেয়ে বহুগুণ বড় পুরস্কার দান করতে চান। এই জন্য দুনিয়াতে আল্লাহওয়ালাদের বিপদ আপদ এইগুলি আসলে বিপদ নয়, বরং এইগুলি তাদের জন্য মঙ্গল। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মুমিন মুসলমান সম্পর্কেও বলেছেন যে, কোন একজন মুমিন মুসলমানের পায়ে যদি একটা কাঁটা ফুটে, কাঁটা ফুটার দ্বারা যতটুকু কষ্ট হয়, আমরা সাধারণত পায়ে কাঁটা ফুটার কষ্টকে একটা বিপদ বলি না, কারণ এটা খুব বড় একটা কষ্ট নয়। খুব বড় কষ্টকে বিপদ বলা হয়, কাঁটা ফুটার কষ্ট এত বড় কষ্ট নয় যেটাকে বিপদ বলা যায়। এই জন্য আল্লাহ রসুল এত তুচ্ছ একটা কষ্টের দ্বারা উদাহরণ দিয়েছেন। রসুল বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, এই কাঁটা ফুটার দ্বারা তার যে পরিমাণ কষ্ট হয়, এর বিনিময়েও যদি আল্লাহর কাছে তার কোন গুনাহ থাকে তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করেন, আর কাঁটা ফুটার মুহূর্তে যদি তার কোন গুনাহ না থাকে, এই সামান্য কষ্টের বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বড় করে দেন, তার বন্দেগীর দ্বারা যে পুরস্কারের যোগ্য হয়েছিল এর চেয়ে বড় পুরস্কারের যোগ্য করে দেন। আর এক হাদিসে আল্লাহ রসুল বলেন, কোন মুমিন বান্দা যদি তার একটা দরকারি জিনিস একটা পকেটে রাখে, দরকারের সময় ভুলবশত ভিন্ন পকেটে হাত দেয়, জিনিসটা কি পাবে? না পাওয়ার কারণে মুহূর্তের জন্য তার মনে একটা টেনশন আসবে যে আমার জিনিসটা কি হারিয়ে গেল, সাথে সাথে অপর পকেটে হাত দিয়ে জিনিসটা পেয়ে গেল। কতক্ষণের টেনশন হইল? কয়েক সেকেন্ডের। বিপদ বলা যায় এত বড় টেনশন নয়, কিন্তু আল্লাহ রসুল বলেন এই কয়েক সেকেন্ডের সামান্য টেনশনের বিনিময়েও যদি সে মুমিন হয়ে থাকে আর আল্লাহ আমাকে এর জন্য উত্তম পুরস্কার দেবেন এই মর্মে মনকে সান্ত্বনা দিতে পারে। দুইটা শর্ত, দুনিয়াতে মুমিন বান্দারা বিপদ সহ্য করলে আল্লাহর কাছে বিরাট পুরস্কার পাবে দুইটা শর্তে। একটা শর্ত হল তার মুমিন হতে হবে, আর একটা শর্ত হল এর বিনিময়ে আল্লাহর কাছে আমি বিশাল পুরস্কার পাব, এমনকে এ মর্মে মনকে সান্ত্বনা দিতে হবে। এই দুটো মর্মই আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে তার ভাষায় বুঝিয়েছেন, ইমানান ও এহতেসাবান। তার যদি ঈমান থাকে এবং এর বিনিময়ে আমি আল্লাহর কাছে বিরাট পুরস্কার পাব, এ মর্মে যদি মনকে সান্ত্বনা দিতে পারে, এক পকেটের জিনিস অন্য পকেটে রাখার পরে ভিন্ন পকেটে হাত দিয়ে না পাওয়ার কারণে যত সামান্য টেনশন তার হয়েছে, আল্লাহ রাসূল বলেন এর বিনিময়ে আল্লাহ হয়তো তার গুনাহ মাফ করেন আর না হয় তার মর্যাদা বাড়ায় দেন। এই কথাগুলি বুঝলে এবার ওই হাদিসের মর্মটা বোঝা সহজ হয়, যে হাদিসে রাসূল বলেন আশাদ্দুন নাসি বালা আনিল আম্বিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল, দুনিয়াতে সবচেয়ে বেশি বেশি বিপদের সম্মুখীন হয়েছেন নবীগণ, নবীগণের পরে তাদের অনুসরণে যারা যত বেশি অগ্রসর হবে তারা তত বিপদের সম্মুখীন হবে। এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াতে এভাবে বিপদের সম্মুখীন হন কেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলেন ওয়াফাতান না কাফুতুনা, আমি আপনাকে দুনিয়াতে বহু কঠিন ফিতনা সমূহের সম্মুখীন করেছি। এবার দয়া করে বলবেন কি এখানে ফিতনা বলতে কি বোঝানো হয়েছে? বিপদ। এই ফাতান্না কা ফুতুনা, এই ফুতুনা শব্দের দীর্ঘ তফসির আছে। এক হাদিসে উল্লেখ আছে হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ফাতান্না কা ফুতুনা এই সেন্টেন্সটার ব্যাখ্যা জিজ্ঞাসা করেছিলেন, তফসির জিজ্ঞাসা করেছিলেন। তারা দুজন সাহাবি সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও একজন সাহাবি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইনিও একজন সাহাবি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দুটো পরিচয় আমাদের ভালো রকম স্মরণ রাখলে ভালো হবে। একটা হলো তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা পরিচয় হলো তিনি রাসূলের আপন চাচাতো ভাই, আরেকটা পরিচয় উনার ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। সাহাবায়ে কেরাম কুরআনের তফসির সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 পারা কুরআনের তফসির সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শিখেছেন। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন আপনার কাছে কুরআন নাযিল করতে থাকি তখন আপনি তাড়াহুড়া করে তাৎক্ষণিকভাবে জপতে থাকবেন না। রাসূল প্রথম প্রথম এমনটা করতেন, একদিকে আল্লাহ কুরআন নাযিল করতে থাকতেন অপরদিকে রাসূল তাড়াহুড়া করে তা জপতে থাকতেন। কারণ রাসূলের উদ্দেশ্য ছিল যে নাজিল করতে করতে যদি আমি মুখস্থ করে শেষ করতে না পারি তাহলে কুরআনের যে শব্দগুলি আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দগুলি আমার উম্মত পাবে কোথায়? বলেন তো কেমন অসৎ উদ্দেশ্যে আল্লাহ রসুল তাড়াহুড়া করে জপতে থাকতেন? খুব সৎ উদ্দেশ্যে, বহুত বড় সৎ উদ্দেশ্যে রসুল এটা করতেন। আল্লাহ বাধা দিয়া বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। সরি আমার গলা একটু অসুবিধা আছে, সাউন্ড নষ্ট হইয়া যায় কিছুক্ষণ কথা বললে, ফাঁকে ফাঁকে একটু গরম চাপান করলে গলাটা ক্লিয়ার হয়, কিন্তু দেখতে এটা বেশ সুন্দর দেখায়, এই জন্য আমি আপনাদের কাছে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি, আমি যখন কোরআন নাযিল করতে থাকি তখন আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না, আপনার আশঙ্কা হয় মনে নি না তাকে। আল্লাহ বলেন আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, আমার নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব, সুতরাং আপনার জপার দরকার নাই। শুধু ইজা কারানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করি তখন আপনি গভীর মনোযোগে শুধু লক্ষ্য করবেন। তারপর বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আমি আপনাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেব। এ আয়াত পরিষ্কার হয়ে গেল এই আয়াতের দ্বারা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমাদের লক্ষ্য করার ব্যাপার হল নবী আরবি, নবীর মাতৃভাষা আরবি, নবীর কাছে কোরআন নাযিল হইল যে কোরআন নাযিল হইল যে ভাষায় সেই ভাষাও আরবি, আরবি নবীর কাছে আরবি ভাষাভাষী নবীর কাছে আরবি ভাষায় নাযিলকৃত কোরআনের ব্যাখ্যা যদি আল্লাহর শিক্ষা দিতে হয় তাহলে যাদের মাতৃভাষা আরবি নয় তারাও কি কোন উস্তাদের কাছে তফসির না শিখে নিজেই মুফাসসির হয়ে যেতে পারে? এই ব্যাপারে আমাদের অনেকের কাছে সুস্পষ্ট কোন ধারণা নাই। কেউ কেউ মনে করেন আজকাল কোরআনের ট্রান্সলেশনের অভাব নাই, বাংলা ভাষায় কোরআনের অনুবাদ কিনতে পাওয়া যায়, উর্দু ভাষায় অনুবাদ, ফার্সি ভাষায় অনুবাদ, ইংলিশে অনুবাদ, বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ কিনতে পাওয়া যায়। আমি তা কিনে নিয়ে ঘরে বসে বসে পড়ে নেব, তারপর আমি নিজেই মুফাসসিরে কোরআন হয়ে যাব। ভুল ধারণা। আল্লাহ রাসূলকে বলেন আপনাকে আমি কোরআনের তফসির শিক্ষা দেব। কাজেই যেমনভাবে দুনিয়ার কোন বিষয় নিজে নিজে পড়ে শিক্ষিত হওয়া যায় না, শিক্ষক লাগে, শিক্ষক ছাড়া দুনিয়ার কোন শিক্ষা কেউ নিজে নিজে গ্রহণ করতে পারে না, ঠিক তেমনিভাবে কোরআনের শিক্ষক নিজে নিজে হওয়া যায় না, শিক্ষক লাগে। প্রথমে আল্লাহ শিক্ষক হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছেন, নিজে নিজে কেন কোরআন শিখা যাবে না? এর একটা সহজ উদাহরণ শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ে বাকারার এক আয়াতে বলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল আসওয়াদ, এই পর্যন্ত নাযিল হইল আগের দিন। এতে আল্লাহ বলেন হে রোজাদারেরা, তোমরা এখন থেকে সারা রাত ভর খানা পিনা করতে পারো, যতক্ষণ পর্যন্ত সাদা সুতার থেকে কালো সুতা পৃথক না হয়, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য পার্থক্য না হয় আল খাইতুল আবিয়দ সাদা সুতা মিনাল খাইতিল আসওয়াদ কালো সুতার থেকে। এই আয়াত নাজিল হওয়ার পর কোন কোন সাহাবী রাত্রে শোয়ার সময় বালিশের এক পাশে সাদা সুতা আর এক পাশে কালো সুতা রাখতেন, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতার রং পার্থক্য দেখা না যেত ততক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া যাবে মনে করতেন। কোন কোন সাহাবি সেহরি খাওয়ায় বসে এক পায়ে একটা সাদা সুতা আর এক পায়ে একটা কালো সুতা বেঁধে নিতেন, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতার রং পৃথকভাবে ধরা না পড়ে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে মনে করতেন। পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত বুঝা নিয়া সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বুঝতেছেন দেখা ধরা পড়ল, তাদের ভাষাও আরবি, কুরআনও না দিল আরবি ভাষায়, আর তারা মনে করলেন আমাদের নিজেদের ভাষা আরবি, আমরা তো আরবি ভাষা বুঝি, আরবিতে কোরআন নাযিল হয়েছে, যেভাবে বুঝি সেইভাবে আমল করি। অবস্থাটা যখন রসুলের কাছে ব্যক্ত করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যাখ্যা শিক্ষা দিয়ে রসুলের কাছে দুইটা শব্দ নাযিল করেছেন, মিনাল ফাজিরি, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, আগের দিন নাযিল হয়েছে। আর এর অনুবাদ সাহাবায়ে কেরাম যেভাবে বুঝতেছিলেন, ওই যে শুদ্রাইয়া দিয়ে পরের দিন দুইটা শব্দ নাযিল হয়েছে, মিনাল ফাজিরি। এই মিনাল ফাজিরি দুই শব্দের দ্বারা আল্লাহ বুঝাতে চান, আগের দিনের আয়াতে আমি সাদা সুতা বলতে যা বুঝিয়েছি তোমরা তা বুঝতে পারোনি, আগের দিনের আয়াতে আমি কালো সুতা বলতে যা বুঝিয়েছি তোমরা তা বুঝতে পারোনি, তোমরা যা বুঝেছ আমি সেই অর্থে এই কথাগুলি বলিনি। আগের দিনের আয়াতে আমি কালো সুতা বলতে ভোর রাতের পূর্বাকাশের ঘন কালো অন্ধকার রং বুঝিয়েছি, আগের দিনের আয়াতে আমি সাদা সুতা বলতে ভোর রাতের পূর্বাকাশের ফর্সা রং অর্থে সাদা সুতা শব্দ ব্যবহার করেছি, আর আকাশের ঘন অন্ধকার কালো রং অর্থ বোঝাবার জন্য কালো সুতা ব্যবহার করেছি। এবার বলেন, বাংলা ভাষাভাষী নিজে নিজে কোরআনের অনুবাদ করে কোরআন বুঝবে দূরের কথা, উর্দু ভাষী ইংরেজি ভাষাভাষী কোরআনের অনুবাদ করে নিজে নিজে কোরআন বুঝবে দূরের কথা। যে নবীর কাছে কোরআন নাযিল হইল, নবী ছিলেন আরবি ভাষাভাষী, সাহাবায়ে কেরাম ছিলেন আরবি ভাষাভাষী, তারা নিজেরা আরবি ভাষাভাষী হওয়া সত্ত্বেও, আরবি ভাষায় কোরআন নাযিল হওয়া সত্ত্বেও ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনকে শিক্ষা দিতে হয়েছে। সুতরাং কোরআন নিজে নিজে বুঝার ব্যাপার নয়, এটা বুঝনেওয়ালাদের কাছ থেকে বুঝে নেওয়ার ব্যাপার। কোরআন বুঝাইয়া দেওয়ার নাম তফসিরুল কোরআন, কোরআন বুঝাইয়া দেওয়ার নাম তফসিরুল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যেভাবে বুঝিয়ে দিয়েছেন, রাসূল সঠিকভাবে বুঝেছেন না বেঠিকভাবে বুঝেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছ থেকে কোরআনের তফসির সঠিকভাবে বুঝে নিয়ে এবার রাসূল হলেন তফসিরুল কোরআনের শিক্ষক, আল্লাহর কাছে তিনি ছিলেন ছাত্র, শিক্ষা গ্রহণ করার পরে এবার তিনি হলেন সাহাবায়ে কেরামের শিক্ষক। এবার তিনি শিক্ষক কাদের জন্য? রাসূল আল্লাহর কাছে তফসিরুল কোরআনের ছাত্র, আর সাহাবায়ে কেরামের কাছে রাসূল তফসিরুল কোরআনের শিক্ষক। এবার রাসূল শিক্ষক হয়ে সাহাবায়ে কেরামকে কোরআনের তিসপাড়া কোরআনের তফসির শিক্ষা দিয়েছেন, যেমনটা আল্লাহর কাছ থেকে শিখেছিলেন তেমনটা না ভিন্নটা, আপনাদের কি মনে হয়? যেমনটা আল্লাহর কাছ থেকে শিখেছিলেন তেমনটা না ভিন্নটা? তেমনটা। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরাসরি যাদেরকে কোরআনের তফসির শিক্ষা দিয়েছেন, যেহেতু আল্লাহর কাছ থেকে যেমনটা শিখেছিলেন ঠিক তেমনটাই শিক্ষা দিয়েছেন, এই জন্য সাহাবায়ে কেরামের পরে কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তফসির করবেন, এদের তফসির যদি সাহাবায়ে কেরামের তফসিরের অনুকূলে হয় তাহলে এদের তফসির সহিহ তফসির সাব্যস্ত হবে, কারো তফসির যদি সাহাবায়ে কেরামের তফসিরের প্রতিকূলে হয় তাহলে সেই তফসির গলত তফসির সাব্যস্ত হবে। যার তফসির সাহাবায়ে কেরামের তফসিরের অনুকূলে হয় প্রমাণ হবে এই তফসিরই তারা রসুলের কাছ থেকে শিখেছিলেন, রাসূল এই তফসিরটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শিখেছিলেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম তফসিরের কিতাবে বিশেষত তফসিরের মূলনীতি বিষয়ক কিতাবাদিতে সহিহ তফসির, কোরআনের সহিহ তফসির পাওয়া যায় কোথায়, এর ছয়টা ঠিকানা বর্ণনা করেছে। কোরআনের সহিহ তফসির ছয় ঠিকানায় পাওয়া যায়। প্রথম ঠিকানার নাম তফসিরুল কোরআন বিল কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম তফসিরুল কুরআন বিল আহাদিসিন নববিয়্যা, তৃতীয় ঠিকানার নাম তফসিরুল কুরআন বি আসারি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, চতুর্থ ঠিকানার নাম তফসিরুল কুরআন বি আকওয়ালি তাবেঈন রাহিমাহুমুল্লাহ, পঞ্চম ঠিকানা তফসিরুল কুরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন রাহিমাহুমুল্লাহ, ষষ্ঠ ঠিকানা তফসিরুল কুরআন বিল কাওয়াইদিল আরাবিয়্যা বিহাসবি মা ইয়াক্তাযীহি ত্বাকাতুল বাশারিয়্যা। এই আরবি নামগুলি যারা বুঝেন না অথবা যারা স্মরণ রাখতে পারবেন না তাদের জন্য বাংলায় বলি। তফসিরের মূলনীতি বিষয়ক কিতাবাতির লেখা আছে পবিত্র কোরআনের ছয়, তো পবিত্র কোরআনের সহি তফসির পর্যায়ক্রমে ছয় ঠিকানায় পাওয়া যায়। পর্যায়ক্রমে মানে সিরিয়াল বাই সিরিয়াল, ধারাবাহিক, আগেরটা আগে পরেরটা পরে। কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা যদি অস্পষ্ট হয় তাহলে সেই আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা সর্বপ্রথম কোরআনের অন্য আয়াতে আছে কিনা দেখতে হবে। এটার নাম তফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা কোরআনেরই আর এক আয়াতের দ্বারা, এর নাম তফসিরুল কোরআন বিল কোরআন। আমি দুঃখিত, এই বিষয়গুলি আমাদের বর্তমান সমাজের মুসলমান, বিশেষত উচ্চশিক্ষিত মুসলমানদের জন্য, উচ্চশিক্ষিত আলেমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আমি নির্ধারিত সময় সীমার ভিতরে বিষয়গুলি সবিস্তারে আলোচনা করতে পারব না। আমি শুধু একটু আবার দিব আপনাদেরকে তফসিরুল কোরআন বিল কোরআন এর একটা উদাহরণ শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে ফাতিহার এক আয়াতে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমার কাছে এভাবে দোয়া করো হে আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও। সোজা পথ বলতে কোন পথ বোঝায়? এরপরে রায়াতেই আল্লাহ সোজা পথের ব্যাখ্যা দিয়ে বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দান করেছ তারা যে পথে জীবনযাপন করেছেন তাদের পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাত পর্যন্ত পৌঁছার সোজা পথ। ইহদিন আস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আস সিরাতাল মুস্তাকিম এর অর্থ সোজা পথ, সুস্পষ্টভাবে চিহ্নিত নয়, কিছুটা চিহ্নিত করে দেওয়া হয়েছে কোন আয়াতে পরেরটাতে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ সারা দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এবার তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দা বলতে কাদেরকে বুঝায় এই প্রশ্নের জবাবটা এখানেও অস্পষ্ট, এখানেও অস্পষ্ট। তাই আল্লাহ এটাকে আবার আরেক আয়াতে সুস্পষ্ট করে দিয়ে বলেন মিনান নাবিয়্যীন ওয়াসসিদ্দীকীন ওয়াসসুহাদাঈ ওয়াসসালিহীন, চার দল মানুষ আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা। এক নম্বর দল হলেন নবীগণ, দুই নম্বর দল হলেন সিদ্দিকগণ, তিন নম্বর দল শহীদগণ, চার নম্বর দল সালেহগণ। আবার অস্পষ্টতা দেখে, নবীগণের ডেফিনেশন কি, সিদ্দিকগণের ডেফিনেশন কি, শহীদগণের ডেফিনেশন কি, সালেহগণের ডেফিনেশন কি? এই সাতটা ডেফিনেশন বলতে গেলে আমার বাকি সময় এখানেই কাটাতে হবে। ফাতান্না কাফুতুনা, মুসানবী আপনাকে আমি বহু ফিতনার সম্মুখীন করেছি, সেই আলোচনা পর্যন্ত পৌঁছা যাবে না। সুস্পষ্ট ডেফিনেশন তফসিরে লেখা আছে, নবীগণ কাদেরকে বলা হয়, সিদ্দিকগণ কাদেরকে বলা হয়, শহীদগণ কাদেরকে বলা হয়, সালেহগণ কাদেরকে বলা হয়। আমরা শুধু এখানে একটা উদাহরণস্বরূপ এই আয়াতটা শুনলাম যে সিরাতাল মুস্তাকিমের তফসির হল সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আর সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের তফসির হইল মিনান নাবিয়্যীন ওয়াসসিদ্দীকীন ওয়াসসুহাদাঈ ওয়াসসালিহীন। এই যে সিরাতে মুস্তাকিমের সহি তফসির পাইলাম কত নম্বর ঠিকানায়? এক নম্বর ঠিকানায় তফসিরুল কুরআন বিল কুরআন। কোরআনের এক আয়াতে যদি কোন বিষয় অস্পষ্ট থাকে অনুসন্ধান করো সর্বপ্রথম কোরআনেরই ভিন্ন আয়াতে তার সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তবে সেখানে কোরআনের এক আয়াতের তফসির হবে কোরআনেরই আর এক আয়াতের দ্বারা। এই ঠিকানাটার নাম তফসিরুল কুরআন বিল কুরআন। কোরআনের সহি তফসির পাওয়া যাওয়ার দুই নম্বর ঠিকানা তফসিরুল কুরআন বিল আহাদিসিন নববিয়্যা। কোরআনের কোন আয়াতে যদি এমন একটা বিষয় আলোচনা করা হয় যেটা সুস্পষ্ট নয়, অনেক জরুরি এবং অনেক মজার কথা আছে, আমার কাছে বলার টাইম নেই, প্রশ্ন দেখতে পারে আল্লাহ অস্পষ্ট অর্থবোধক কথা কোরআনে বলেন কেন? সুস্পষ্টভাবে বলে দিলে আমাদের আর ওইখানে সেইখানে অনুসন্ধান করতে হইতো না। এরকম প্রশ্ন অনেকের মনে জাগে, অনেকে প্রশ্ন করেও ফেলে আল্লাহ এমনটা করেন কেন? আল্লাহ বলেন তোমাদের উপকারের জন্য করি। এর একটা উদাহরণ শুনে, পৃথিবী এবং পৃথিবীর মানুষের অবস্থা দুই রকম। এক অবস্থা সদা সর্বদা স্থায়ী থাকে, কোনদিন পরিবর্তন হয় না, আর এক অবস্থা পরিবর্তন পরিবর্তন হয়। বুঝে থাকলে বলেন পৃথিবী এবং পৃথিবীর মানুষের অবস্থা কত প্রকার? পরিবর্তনীয় অপরিবর্তনীয়। পৃথিবীর যে অবস্থা অপরিবর্তনীয় কোনদিন পরিবর্তন হয় না, সেই অবস্থার বিধান আল্লাহ সুস্পষ্ট ভাষায় কোরআনে বলে দেন অন্যত্র অনুসন্ধান করতে হয় না। যেমন কেয়ামত পর্যন্ত দুনিয়াতে যতগুলি বৎসর আসবে সবগুলি বৎসরে মাস হবে বারোটা, কোন বৎসর জীবনে কোনদিন কেয়ামতের আগ পর্যন্ত এগারো মাসে কোন বৎসর হবে না, তেরো মাসে কোন বৎসর হবে না। তাইলে প্রতিটি বৎসর যে চিরকাল বারো মাসে হবে, যে অস্থায়ী ব্যবস্থা না স্থায়ী ব্যবস্থা। সুতরাং প্রতিটি বৎসরের ভিতরে একটা মাসের নাম হবে রমজান, অস্থায়ী না স্থায়ী। কোন সময় এমন একটা বৎসর আসবে যে বৎসরের ভিতরে মাস বারোটা হলেও রমজান নামে কোনো মাস নাই, আসবে কোনদিন? তাহলে প্রতিটি বৎসর বারো মাসে হবে এবং এর মধ্যে একটা মাসের নাম রমজান হবে, এই ব্যবস্থাটা অস্থায়ী না স্থায়ী? তাই আল্লাহ সুস্পষ্ট বিধান দিয়া বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন্নাসি ওয়া বাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমজান মাস যে পাবে তার জন্যই রোজা রাখা ফরজ হবে। সব কোন মাসে রোজা রাখা ফরজ সুস্পষ্ট ভাষায় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন রমজান। কেন? এটা স্থায়ী নিয়ম, কোন পরিবর্তন হবে না। সুস্পষ্ট বিধান বলে দিলে কিয়ামত পর্যন্ত বিধান পরিবর্তনের কোন প্রশ্ন আসবে না। আর কতগুলি অবস্থা আছে অস্থায়ী পরিবর্তন হয়, যেমন রমজান মাসে রোজা রাখা ফরজ যে আল্লাহ বলে দিলেন, মাসের নাম তো সুস্পষ্ট বলে দিলেন, কিন্তু দিন কতটা আল্লাহ সুস্পষ্ট বলেননি। বলেন আইয়ামাম মাদুদাত, কতক দিন গোনা বাসা কতক দিন রোজা রাখা ফরজ। কতক দিন বলতে সুস্পষ্ট কোন সংখ্যা বুঝায়? কতক দিন বলতে কি সুস্পষ্ট কোন সংখ্যা বুঝায়? আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিতে পারতেন হয়তো ত্রিশ আর না হয় উনত্রিশ, কেন বললেন না? আল্লাহ বলেন বললে তোমাদের জন্য বিপদ হবে। সুস্পষ্ট বিধান পরিবর্তনীয় অবস্থায় সুস্পষ্ট ব্যবস্থা দিলে আমার বিধান তোমাদের জন্য অচল হয়ে যাবে, আমার বিধান পালন করতে তোমরা ব্যর্থ হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে। যদি আমি পরিষ্কার ভাষায় বলে দিতাম যে রমজান মাস আসলে মুমিনদের জন্য ৩০ দিন রোজা রাখা ফরজ হবে, তাহলে যেই বৎসরই রমজান মাসের ২৯ তারিখে চাঁদ দেখা সাব্যস্ত হয় ওই বৎসরই তোমাদের ঈদের দিন রোজা রাখতে হবে। কোন দিন রোজা রাখতে হবে? কারণ ৩০ দিন কথাটা সুস্পষ্ট, ৩০ দিন সংখ্যাটা সুস্পষ্ট। এবার বলুন রোজার দিনের সংখ্যা সুস্পষ্ট বলাটা আমাদের জন্য সুবিধাজনক ছিল না অস্পষ্ট বলাই সুবিধাজনক হল? এবার বুঝলেন কিনা আল্লাহ কোরআনের বিভিন্ন বিধান অস্পষ্ট ভাষায় বলেন কেন? অনেকের মনে প্রশ্ন জায়গা, অনেক প্রশ্ন করেও আল্লাহ এমন করেন কেন, সবগুলি বিধান ছোট বলে দিলেই আমরা হাদিসে অনুসন্ধান করতে হইতো না, মুহাম্মদ রাসূলুল্লাহর জিন্দেগীতে অনুসন্ধান করতে হইতো না, সাহাবায়ে কেরামের জীবনীতে অনুসন্ধান করতে হইতো না, তাবেইনের বিবরণে অনুসন্ধান করতে হইতো না, মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণে অনুসন্ধান করতে হইতো না, আরবি গ্রামারে কোরআনের ব্যাখ্যা অনুসন্ধান করতে হইতো না, সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে সব কথা বলে দিলে এমন প্রশ্ন যাদের মনে জাগে বলুন তো সমাধান সুন্দর আছে কিনা। এই জন্য মুফাসসিরিন কেরাম লেখেন, কোরআনের কোন আয়াতের মর্ম যদি অস্পষ্ট হয় সেই অস্পষ্ট আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা সর্বপ্রথম কোরআনেরই আরেক আয়াতে অনুসন্ধান করো, যদি সেখানে পেয়ে যাও যথেষ্ট। কিন্তু অনেক ব্যাপার কোরআনে এমন আছে যে কোরআনে অস্পষ্টভাবে বলা হয়েছে, অন্য কোন আয়াতেও সুস্পষ্টভাবে তার কোন ব্যাখ্যা দেওয়া হয়নি, এমন পরিস্থিতিতে তোমরা এই অস্পষ্ট অর্থবোধক আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা কোরআনের তফসিরের দ্বিতীয় ঠিকানা রাসুলের হাদিসে অনুসন্ধান করো। সুতরাং নবীর হাদিস হল কোরআনের সহি তফসিরের কত নম্বর ঠিকানা, এটার নাম তফসিরুল কোরআন বিল আহাদিস নববিয়্যা। রাসুলের হাদিস কি কাকে বলে, কত প্রকার, কি কি, কোন হাদিসের দ্বারা মুসলমানের জীবনের কোন কথার দলিল হয়, এই প্রশ্নগুলির জবাব সাধারণ সমাজে নাই। রাসুলের হাদিস সম্পর্কে বিশেষ বিজ্ঞ পারদর্শীরা ছাড়া আর কারো কাছে এই প্রশ্নগুলির কোন পরিষ্কার জবাব নাই। না থাকার কারণে রাসুলের হাদিস নিয়েও সমাজে যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি আছে। রাসুলের তিনটা জিনিসের নাম রাসুলের হাদিস, রাসুলের কতটা জিনিসের নাম রাসুলের হাদিস, তিনটে জিনিস, রাসুলের কথা, রাসুলের কাজ, রাসুলের সমর্থন। রাসুলের কথার নাম রাসুলের হাদিস, রাসুলের কাজের নাম রাসুলের হাদিস, রাসুলের সমর্থনের নাম রাসুলের হাদিস। এই তিনটা জিনিসকে রাসুলের হাদিস বলা হয়। এর বিভিন্ন প্রকার ভেদ আছে। এক পর্যায়ে রাসুলের সমস্ত হাদিস তিন ভাগে বিভক্ত। একরকম হাদিসের নাম সহি, এক প্রকার হাদিসের নাম হাসান, এক প্রকার হাদিসের নাম দঈফ। এক পর্যায়ে রাসুলের সমস্ত হাদিস কত ভাগে বিভক্ত, সহি, হাসান, দঈফ। সাধারণ সমাজে এইগুলির কোন ধারণা নাই। হাদিস সম্পর্কে বিজ্ঞ আলেমগণ জানেন, মুসলমানদের কোন ধর্মীয় আকিদা বিশ্বাস প্রমাণিত করার জন্য জয়ীফ হাদিস দূরের কথা, হাসান হাদিসও যথেষ্ট নয়, সহি হাদিসের প্রয়োজন হয়। বুঝে থাকলে বলুন, ইসলামী কোন আকিদা বিশ্বাস প্রমাণের জন্য কোন প্রকারের হাদিসের দরকার হয়, সহি হাদিসের দরকার। মুসলমানের জীবনে কোন আমল প্রমাণ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট নয়, কিন্তু হাসান হাদিসের দ্বারাও আমল প্রমাণিত হয়। এবার বলেন, আমল কোন হাদিসের দ্বারাও প্রমাণিত হয়, হাসান হাদিসের দ্বারাও প্রমাণিত হয়। জয়ীফ হাদিসের দ্বারা ইসলামী কোন আকিদাও প্রমাণ হয় না, জয়ীফ হাদিসের দ্বারা ইসলামী কোন আমলও প্রমাণিত হয় না, কিন্তু কোন প্রমাণিত আমলের ফজিলত প্রমাণ হয়। আকিদা প্রমাণ হয় সহি হাদিসের দ্বারা, আমল প্রমাণ হয় হাসান হাদিসের দ্বারা, ফজিলত প্রমাণ হয় জয়ীফ হাদিসের দ্বারা। এক প্রকারের জয়ীফ হাদিসের দ্বারা আমলের ফজিলত প্রমাণ হয়। এই কথাগুলি যারা জানেন না অথবা বুঝেন না, তাদের কাছে এই না তুমি যে আমল করছো যে হাদিস সহি না, এটা বলার কোন মানে আছে? এবারটা কি জানে সহি হাদিস কাকে বলে, এই লোকটা কি জানে সহি হাদিসের দ্বারা কি প্রমাণ হয়? সুতরাং হাদিস সম্পর্কে যারা বিজ্ঞ নয় এদের কাছে তোমার হাদিস সহি না, হাদি এই হাদিস ঠিক নয়, এই সমস্ত কথা বলা ঠিক নয়। কোরআনের কোন আয়াতের তফসির যদি কোরআনের অন্য আয়াতে পাওয়া না যায়, তাহলে কোরআনের সেই আয়াতের সহি তফসির অনুসন্ধান করতে হবে কোরআনের সহি তফসিরের দ্বিতীয় ঠিকানায়। এবার বলুন দ্বিতীয় ঠিকানাটা কি, হাদিস। এটার নাম তফসিরুল কোরআন বিল আহাদিস নববিয়্যা। এর একটা উদাহরণ, উদাহরণ বললে সময় যাবে, নষ্ট হয়ে যাবে, কি করবো আমি। তবুও যতটুকুই সময় নষ্ট হোক যে কথাটাই বুঝি ভালো রকম বোঝার চেষ্টা করি, এইটা হলে ভালো হয়। কথা যেহেতু শেষ হবেই না, কাজে যাই বুঝি ভালো রকম বুঝি। কুরআনের আয়াতের তফসির যে রসুলের হাদিসের দ্বারা হয় এর একটা প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমি আল্লাহ যেমন ভাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করে দিয়েছি। কাজেই তোমাদেরকে আমি সাক্ষী রূপে অবলম্বন করব। লিতাকুনু সুহাদা আলা নাস, পূর্ববর্তী অন্যান্য উম্মতদের ব্যাপারে তোমরা হবে হাসরের মাঠে সাক্ষী, আর তোমাদের সমর্থনের জন্য তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবেন হাসরের মাঠে আমার বিচারের আদালতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবেন তোমাদের পক্ষে সাক্ষী। এই যে আল্লাহ কোরআনে বললেন হাসরের মাঠে অন্য উম্মতের ব্যাপারে আমরা হব সাক্ষী আর আমাদের ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবেন সাক্ষী, কোন মামলায় কোন মুকদ্দমায় সাক্ষী এবং বিচার তো কোন মামলার জন্য লাগে, মামলাটা কি? এই মামলা মুকদ্দমার কোন বিবরণ কোরআনের কোন আয়াতে নাই, আছে রাসূলের হাদিসে। সুতরাং সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তফসির কোরআনের আয়াতের দ্বারা হবে না রাসূলের হাদিসের দ্বারা হবে, এটার নাম তফসিরুল কোরআন বিল আহাদিসিন নববিয়্যা, নবীর হাদিসের দ্বারা কোরআনের আয়াতের তফসির। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডের কিতাব তফসির অধ্যায়ে, তফসিরুল কোরআন অধ্যায়ে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন হাসরের মাঠে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতদেরকে প্রশ্ন করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন, তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কি কোন নবী দুনিয়াতে যাননি? বলেন তো কোন নবীর উম্মতকে প্রশ্নটা করা হবে? তারা বলবে মা আতানা মিন নাজির, বেঈমান হয়ে মরলে জাহান্নামে যেতে হবে এমন কথা বলার মতো কোন নবী দুনিয়াতে আমাদের জীবনে যাননি। সত্য বললো না মিথ্যা বললো? কেন মিথ্যা বলে? জান বাঁচাবার জন্য। আল্লাহ অন্য আয়াতে বলেন বলিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাযীরা, পাপিষ্টরা হাসরের মাঠে নিজেদের পাপের কথা অস্বীকার করবে যদিও মনে মনে জানা থাকবে তার কি পাপ করেছিল। তাহলে পাপিষ্টরা হাসরের মাঠে নিজেদের পাপের কথা অস্বীকার করবে ভুলে যাওয়ার কারণে না জেনে শুনেই? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন আপনার উম্মতেরা এগুলি কি বলছে? নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি জানেন, আমি গিয়েছি তাদেরকে দাওয়াত দিয়েছি একাধারে 950 বছর। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, 900 বছরের দাওয়াতে মাত্র 40 জন ইমান এনেছিল। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোন মানুষ যতদিন পর্যন্ত আপনি দাওয়াত দিতে থাকবেন কেউ কবুল করবে না। আমি আল্লাহ অগ্রিম জানি, ভবিষ্যৎ জানি, এরা কেউ কবুল করবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। হে আল্লাহ, আপনি যেহেতু জানেন এদের কেউই মানবে না, কাজী এদেরকে আরো দুনিয়াতে বাঁচতে দিলে এরা যাদেরকে জন্ম দিবে তাদেরকেও বেঈমান বানাবে, জাহান্নামি বানাবে, এর চেয়ে বরং এদের নেক্সট জেনারেশনকে জাহান্নাম থেকে রক্ষা করার সাথে এদেরকে দুনিয়ার থেকে উঠাইয়া নিয়ে যান। এদেরকে ধ্বংস করার জন্য দোয়া না এদের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য দোয়া? তাইলে দোয়াটাকে বদ দোয়া বলা যায়? তুমি জেনে শুনে তোমার কুফাল কফালে কুড়াল মারবে, এতে আমার আর কিছু করার নাই, কিন্তু মাসুম বাচ্চা তোমার ঘরে জন্ম দিয়া তার কফালে যেন কুড়াল মারতে না পারো তার ব্যবস্থা। আল্লাহ বন্যা দিয়ে সব ধ্বংস করে দিল। তাই নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি জানেন আমি দাওয়াত দিয়েছি, তারা কবুল করে নেই, এরা অস্বীকার করলে আমার কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনি যে দাওয়াত দিয়েছেন বেঈমানেরা কবুল করেনি, আপনার এ আপনার এই দাবির পক্ষে আপনার কোন সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন সাক্ষী আছে। বলে কারা? আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। আমাদের এখানে আরো একটা কথা ভালো রকম মনে রাখা দরকার, মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে, কারণ মানুষ বিচারক নিজে জানে না মামলার বিষয় সত্য না মিথ্যা, সাক্ষীর জবানবন্দির দ্বারা বিচারক যাচাই করতে চায়, এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে। আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না, আল্লাহ নিজেই জানেন কোন দিন কার দ্বারা কোন ঘটনা কোথায় ঘটেছিল। এই জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। কিন্তু নূহ আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ কেন জিজ্ঞেস করবেন আপনার কি কোন সাক্ষী আছে? কারণ আল্লাহ জানেন নূহ আলাইহিস সালাম সাক্ষী পেশ করলেই বেঈমানেরা হাশরের মাঠে একটা জেরা বাঁধাইয়া দিবে, এই জেরার নিষ্পত্তিতে হাশরের মাঠে প্রমাণ হয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতেরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই বিষয়টা হাশরের মাঠে প্রকাশ করার উদ্দেশ্যে আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নয়। সহি বখারি শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন তখন আমার উম্মতেরা নূহ নবীর পক্ষে সাক্ষী দিবে, বেঈমানেরা বলবে এদের বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে। কেন অনাস্থা? বলে আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এরা কেউ দুনিয়াতে ছিল না, ঘটনাক্ষেত্রে উপস্থিত ছিল না, কিছু দেখলো না, এই অন্ধ সাক্ষী আমরা মানি না। আল্লাহ আপনাদেরকে তখন জিজ্ঞেস করবেন, তোমরা দেখলে না, ঘটনাক্ষেত্রে উপস্থিত ছিলে না, অন্ধ সাক্ষী দিলে কেন? রাসুল বলেন আমার উম্মতেরা বলবে, হে আল্লাহ আপনি আমাদের কাছে মুহাম্মদুর রাসূলকে পাঠিয়েছিলেন, তার কাছে কুরআন নাযিল করেছিলেন, সেই কুরআনে আপনি ঘটনা নিজে বলে দিয়েছিলেন, আপনার কুরআন থেকে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, সুতরাং আপনার কুরআন যদি সত্য হয় তাহলে নবী যে আমাদের শিক্ষা দিয়েছেন নবীর শিক্ষা দেওয়া সত্য, নবীর শিক্ষা দেওয়া যদি সত্য হয় তাহলে আমাদের সাক্ষ্য দেওয়া সত্য, আমাদের সাক্ষ্য দেওয়া যদি সত্য হয় তাহলে নূহ আলাইহিস সালামের দাবি সত্য, নূহ আলাইহিস সালামের দাবি যদি সত্য হয় বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। সম্পূর্ণ ঘটনাটা বলে আল্লাহ রাসূল বলেন, এইটা হল সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর। এবার কিসের তাফসীর, কিসের দ্বারা হইল? এবার তাফসীরুল কুরআন কিসের দ্বারা হইল? নবীর হাদিসের দ্বারা। বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন, কোরআনের সহি তফসির পাওয়া যায় কত ঠিকানায়? এক নম্বর তফসিরুল কোরআন বিল কোরআন, দুই নম্বর তফসিরুল কোরআন বিল হাদিস, তিন নম্বর হাদিসের দ্বারাও যদি কোন বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানা যায় তাহলে সেক্ষেত্রে কোরআন এবং হাদিস দুটাই আল্লাহর রসুল উস্তাদ হয়ে সর্বপ্রথম সরাসরি শিক্ষা দিয়েছিলেন সাহাবাইকে, সুতরাং সাহাবায়ে কেরামের কাছ থেকে তার সুস্পষ্ট সমাধান নিতে হবে। এই জন্য কোরআনের সহি তফসিরের তিন নম্বর ঠিকানা সাহাবায়ে কেরামের জিন্দেগি, সাহাবায়ে কেরামের জিন্দেগি, সাহাবায়ে কেরাম কোন আয়াতের মর্ম কিভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম কোন রসুলের কোন হাদিসের ব্যাখ্যা রসুলের কিভাবে দিয়েছেন, সেখান থেকে কোরআনের সহি তফসির পাইতে পারব। এর সহজ একটা উদাহরণ, হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফুল লুহা, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, 1 ইঞ্চি না 2 ইঞ্চি না 3 ইঞ্চি না 5 ইঞ্চি না 1 ফুট না 3 ফুট না আধ হাত না 1 হাত, কোন হাদিসে পাওয়া যায় না। হাদিসটা সুস্পষ্ট হইল না অস্পষ্ট? এখন ব্যাখ্যার জন্য কোথায় যাব? সাহাবায়ে কেরামের কাছে। কোরআনে আল্লাহ বলেছেন, আতিউর রাসুল, রাসুলকে ফলো করো। রাসুল বলেছেন দাড়ি লম্বা করো, কিভাবে ফলো করবো? লম্বার তো কোন সীমানা নাই, কিভাবে ফলো করবো? সাহাবায়ে কেরাম দাড়িকে মুষ্টিবদ্ধ ভাবে ধরতেন, মুষ্টির বাইরের অংশ কাটতেন, মুষ্টির ভিতরে নয়। সুতরাং যে হাদিসে রাসুল বলেছেন দাড়ি লম্বা করো, এই হাদিসের লম্বার ব্যাখ্যা কোথায় খুঁজতে যাব? সাহাবায়ে কেরামের জিন্দি। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন কোরআনের সহি তফসিরের তিন নম্বর ঠিকানা হল সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের বিশ্লেষণ। তফসিরুল কোরআন বি আসারি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা উদাহরণ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পুরুষেরা, তোমাদের নারীরা যদি মসজিদে নামাজের জন্য জমাতে যেতে চায় তাদেরকে বাধা দিও না। রাসুল এই কথা বলে চলে গেছেন। রাসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে পরিবেশে রাসুল এই কথাটা বলেছিলেন বর্তমান সমাজে এই পরিবেশ নাই। বর্তমান সমাজের পরিবেশ যদি রাসুল দেখতেন তাহলে সুস্পষ্টভাবে নারীদের মসজিদে যেতে নিষেধ করে দিতেন। হযরত আয়েশা সাহাবী কিনা? রসুলের হাদিসটা আমরা যারা 1500 বছর পরে দুনিয়াতে আসলাম তারা বেশি বুঝলাম, না নবীর সাহাবি রসুলের হাদিসটা বেশি বুঝেছিলেন? শুধু সাহাবি না, নবীর বিবিও। হায় হায়, নবীর বিবি আয়েশা কত বড় জ্ঞানী ছিলেন কোরআন হাদিসের জ্ঞানে, সেই দৃষ্টান্ত পেশ করার মতো সময় আমার হাতে নাই। আমার ফাতান না কা ফুতুনা পর্যন্ত বুঝতে হবে। পবিত্র কোরআনের সহি তফসিরের সর্বমোট ঠিকানা কতটা? এক নম্বর তফসিরুল কোরআন বিল কোরআন, দুই নম্বর তফসিরুল কোরআন বিল হাদিস, তিন নম্বর তফসিরুল কোরআন বি আসারি সাহাবা, চার নম্বর তফসিরুল কোরআন বি আকওয়ালি তাবেঈন। সাহাবায়ে কেরামের জিন্দগির দ্বারাও যদি কোন বিষয়ে তোমরা সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছতে না পারো, তাহলে সাহাবায়ে কেরামের হাতে গড়া ছাত্রদেরকে তাবেঈন বলা হয়। সাহাবায়ে কেরামের হাতে গড়া ছাত্রদেরকে তাবেঈন বলা হয়। তাবেঈনদের মধ্যে একজন পৃথিবীর বিখ্যাত তাবেঈ মুহাদ্দিস ছিলেন হযরত ইবনে সাহাব যুহরি রহমতুল্লাহ। সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে হযরত ইবনে সাহাব যুহরি রহমতুল্লাহ বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ইসলামী শিক্ষা এটাও তোমাদের ধর্ম, ইসলামী শিক্ষাটাও ইসলাম ধর্মের অঙ্গ। আপনারা কি মনে করে? ইসলামী শিক্ষাটাও ইসলাম ধর্মের অঙ্গ। তা আমরা যদি যার জন্য যে পরিমাণ ইসলামী শিক্ষার দরকার তিনি যদি সেই পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করি না, তাহলে আমার ধর্মটা কমপ্লিট না ইনকমপ্লিট? এবার বলেন তো আমাদের কার কার ধর্ম আছে কমপ্লিট? বুঝতে হবে খুব ক্লিয়ারলি, আমার ধর্ম শিক্ষাটাও আমার ধর্মের অঙ্গ। ইবনে সাহাব যুহরি, সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, বিশিষ্ট মুহাদ্দিস তাবেঈ হযরত ইবনে সাহাব যুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই ইসলামী শিক্ষাটাও তোমার ইসলাম ধর্মের অঙ্গ। সুতরাং এই ইসলাম শিক্ষাটাও যে তোমার ধর্ম, এটা কার কাছে শিখতে গেলে আগে তাকে চিনে নিও। আমরা ইসলাম ধর্ম কার কাছে শিখতে যাব, আগে তাকে চিনে নেব কিনা? যে নিজেই সব সব ইসলামী সমস্যাগুলির সমাধান জানে না, তার কাছে গিয়া যদি আমি সমাধান চাই তাহলে তাবির তাবির এই ফর্মুলা রক্ষা করলাম না, লঙ্ঘন করলাম? যে ব্যক্তি নিজেই নামাজের মশলা জানে না, আমি যদি তার কাছে নামাজের মশলা শিখতে যাই, যে ব্যক্তি নিজেই রোজার মশলা জানে না, আমি যদি তার কাছে রোজার মশলা শিখতে যাই, এই জন্য আমরা যারা মশলা জিজ্ঞাসা করব, আমাদের আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যেই বিষয়টা জানো না ওইটা তার কাছে জিজ্ঞাসা করবে, যিনি জানেন তার কাছে জিজ্ঞাসা করবে। কাজেই আমরা যারা জানি না, জানার জন্য যদি জিজ্ঞাসা করি, যারা জানেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। আর আমরা যারা জানি না, আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করে, আমি বলবো ভাই আমি এটা জানি না, অমুক জানেন অথবা যিনি জানেন তার কাছে যাও। জিজ্ঞাসা করারও নিয়ম আছে, জবাব দেওয়ারও নিয়ম আছে। আমাদের সমাজে অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করার বেলা যার কাছে জিজ্ঞাসা করতেছি সে জানে কিনা সেই খবর না নিয়েই জিজ্ঞাসা করতে যাই, আর আমরা অনেক সময় ফতোয়া দেওয়ার সময়ও আমি নিজেই ফতোয়া শিখি নাই, ফতোয়া দিয়া এলি। গেল এক ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, আমি যার কাছে জিজ্ঞেস করবো ইসলামী সমস্যার সমাধান, মানব জীবনের ইসলামী মানব জীবনের যে কোনো সমস্যার ইসলামী সমাধান আমি জিজ্ঞেস করব, কার কাছে? ইবনে সিহাব যুহরি বিশিষ্ট তাবেঈ মুহাদ্দিস বলেন, যিনি ইসলামী জ্ঞানে পারদর্শী এবং জ্ঞান অনুপাতে যার জ্ঞানে এবং আমলে মিল আছে, জ্ঞানে এবং আমলে যার মিল আছে, তার কাছ থেকে তুমি ইসলামী জ্ঞান শিখো, ইসলাম ধর্ম, যা যিনি ধার্মিক, ধার্মিকের কাছ থেকে ধর্ম শিখো, ইসলামী শিক্ষায় শিক্ষিতদের কাছ থেকে ইসলামী শিক্ষা গ্রহণ করো। এই কথাটা আমরা হয়তো অনেকে বেখেয়ালে এই কথাটার গুরুত্ব না দিয়া আমরা ইসলামী শিক্ষা মেশিনের কাছে গ্রহণ করতে যাই, যন্ত্রের কাছে, ইন্টারনেটের কাছে, টেলিভিশনের কাছে, কম্পিউটারের কাছে ইসলামিক জ্ঞান শিখতে যাই। ফানজুরু আম্মা তাখুযুনাকুম বলেননি রাসূল, আম্মান তাখুযুনাকুম বলেছেন, যে বস্তু, যে বস্তুর কাছ থেকে তুমি ইসলাম শিখবে সেই বস্তুটা দেখে নেও বলেননি, যে ব্যক্তির কাছে তুমি ইসলাম শিখবে সেই ব্যক্তিটাকে দেখে নেও বলেছেন। আম্মা তাখুযুনা দীনাকুম না আম্মান তাখুযুনা দীনাকুম, মা বলতে বস্তু বুঝায়, মান বলতে ব্যক্তি বুঝায়, বস্তুর কাছে ইসলাম শিখতে যাও রসুল বলেননি, ব্যক্তির কাছে ইসলাম শিখতে যাও রসুল বলেছেন। এই ব্যক্তিবাদ দিয়া বস্তুকে যেদিন থেকে মুসলমান নিজের শিক্ষক নিযুক্ত করেছে সেই দিন থেকে মুসলমানের বিভ্রান্তির আর কোন সীমা শঙ্কা বাকি থাকে নাই। সাহাবায়ে কেরামের কাছ থেকে যদি সুস্পষ্টভাবে কোন নতুন সমস্যার সমাধান আমরা অনুসন্ধান করে না পাই, তাহলে সেই সমস্যার সমাধানের জন্য তফসিরুল কোরআনের চতুর্থ ঠিকানা তাবেঈন, তাবেঈনের কাছে যাব। তাবেঈনের ফোনের যুগে যদি কোনো সমস্যা আসে সেই সমস্যার সমাধান তাবেঈনের বিবরণে যদি না পাওয়া যায়, মুহাসসিরিন কেরাম লেখেন, তাহলে পাঁচ নম্বর ঠিকানা যাও, কোরআনের সহি তফসির পাবে। পাঁচ নম্বর ঠিকানা হল ইজতেহাদুল মুস্তাহিদিন, তফসিরুল কোরআন ইজতেহাদুল মুস্তাহিদিন, মুস্তাহিদ ইমামগণ, এরা কোরআনের কোন কোন মুস্তাহিদ ইমাম কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন, কারণ মুস্তাহিদ ইমামগণ তাবে তাবেঈনের অন্তর্ভুক্ত, তাবে তাবেঈন তাবেঈনের ছাত্র, তাবেঈন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছাত্র, মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বয়ং আল্লাহর ছাত্র। চার মজহাবের তিন ইমাম পড়েছেন তাবে তাবেঈনের মধ্যে আর এক ইমাম তাবেঈনের মধ্যে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি, এরা তিনজন তাবে তাবেঈনের অন্তর্ভুক্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তাবেঈনের অন্তর্ভুক্ত। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান, তারপরে এদের পরবর্তী যুগের মুসলমান দুই নম্বরে সর্বশ্রেষ্ঠ মুসলমান, তারপরে এদের পরবর্তী যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান। বলুন রাসুলের যুগের মুসলমানেরা কারা, এর পরের যুগের মুসলমানেরা কারা, এর পরের যুগের মুসলমানেরা কারা? এই তিন দল মুসলমান রাসুলের সার্টিফিকেট প্রাপ্ত কিনা? খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান, তারপরে দুই নম্বরে এদের পরবর্তী যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান, তারপরে তিন নম্বরে এদের পরবর্তী যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান, আমাদের চেয়ে স্বল্প জ্ঞানী হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ মুসলমান, আমাদের চেয়ে কম আমলওয়ালা হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ মুসলমান, না পরবর্তী যুগের কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মুসলমান আসবে সমস্ত মুসলমানদের চেয়ে তাবে তাবেঈনের এলিম এবং আমল বেশি, তাবে তাবেঈনের চেয়ে তাবেঈনের এলিম এবং আমল বেশি, তাবেঈনের চেয়ে সাহাবায়ে কেরামের এলিম এবং আমল বেশি, সাহাবায়ে কেরামের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর এলিম এবং আমল বেশি। এই কথা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে আল্লাহ কোরআনে কি বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, জানো না যদি তাহলে যে জানে না তার কাছে যাও। এই তিন যুগের মুসলমানেরা ইসলাম আমাদের চেয়ে বেশি জানেন কিনা, বেশি মানেন কিনা, তাহলে আমরা মানি না, যারা কোথায় যাবো ওই তাদের কাছে যাবো। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, সাহাবায়ে কেরামের দ্বারা যদি কোনো বিষয়ে সুস্পষ্ট মীমাংসা পাও না তাহলে তাবেইনের কাছে যাও, তাবেইনের দ্বারা যদি পাও না মুস্তাহিদ ইমামগণের কাছে যাও। তিন মাযহাবের তিন ইমাম তাবে তাবেইন, আর এক এক এক মাযহাবের এক ইমাম তাবেইন। সুতরাং পরবর্তী মুসলমানেরা কোনো সমস্যার সমাধান পাও না তিন মাযহাবের ইমামের কাছে যাও, পাও না এক মাযহাবের ইমামের কাছে যাও। তিন মাযহাবের তিন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি, এক মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইনি তাবেঈনের অন্তর্ভুক্ত, আর তিন মাযহাবের তিন ইমাম তাবে তাবেঈনের অন্তর্ভুক্ত। চারো মাযহাবের চারো ইমাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তিন যুগের অন্তর্ভুক্ত না বহির্ভূত? যে রসুল বলেছেন শ্রেষ্ঠ যুগের মুসলমান তিন দল মুসলমান, এরাই শ্রেষ্ঠ তিন তিন দল মুসলমানের অন্তর্ভুক্ত না বহির্ভূত? পরবর্তীরা এদের চেয়ে বেশি জানে না কম জানে? কম জানেওয়ালারা আরো কম জানেওয়ালার কাছে যাও না বেশি জানেওয়ালার কাছে যাও। কে বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন, ফাস আলু আহলা জিক্রি ইন কুন্তুম লা তাআলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াতে বলেন, يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والى الرسول। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর সুদা কথায় আল্লাহর হুকুম মানো। তারপরে বলেন তোমরা রাসূলের হুকুম মানো, তারপরে বলেন তোমরা উলুল আমরের হুকুম মানো, তারপরে বলেন তোমরা যদি উলুল আমরের মধ্যে যদি দ্বিমত হইয়া যায় তাহলে তোমরা ফাইন তানাযা তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল। তাহলে যার যে যার কথাটাই আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার বেশি অনুকূল তার অনুকরণ করো। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত মুফাসসির কোরআন, পৃথিবীর বিখ্যাত দার্শনিক এবং পৃথিবীর বিখ্যাত ওলি, এই তিন গুণ এক ব্যক্তির মধ্যে হওয়া সহজ ব্যাপার নয়, অত্যন্ত কঠিন ব্যাপার। ইনি হলেন হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর বিখ্যাত মুফাসসির কোরআনও ছিলেন, পৃথিবীর বিখ্যাত দার্শনিকও ছিলেন, পৃথিবীর বিখ্যাত ওলিও ছিলেন। তার অমর গ্রন্থ পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবীরে এই সূরায়ে নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আতিউল্লাহ বলে কোরআনকে ফলো করার নির্দেশ দিয়েছেন, আতিউর রাসূল বলে আতিউর রাসূল বলে হাদিসকে ফলো করার নির্দেশ দিয়েছেন, উলিল আমরি মিনকুম বলে উম্মতের ইজমাকে ফলো করার নির্দেশ দিয়েছেন, আর ফাইন তানাজাতুম বলে মুস্তাহিদ ইমামগণের দ্বিমত হয়ে থাকলে যে কোনো মতকে ফলো করার নির্দেশ দিয়েছেন। আমাদের মধ্যে অনেকে মনে এই প্রশ্ন জাগে যে মুস্তাহিদ ইমামগণের এক একজন যদি ভিন্ন ভিন্ন ভিন্ন জন যদি ভিন্ন ভিন্ন মত পোষণ করেন তাহলে তো নিশ্চয়ই একটা ভুল হবে, তাহলে আমি যে কোনো মুস্তাহিদ ইমামকে ফলো করলে আমিও তো একটা ভুল পথে চলে গেলাম। শয়তানের ওয়াসওয়াসা সহিহ বুখারী শরীফের হাদিসে, তিরমিজি শরীফের হাদিসে, আরো আরো বিভিন্ন সিহাসিত্তার কিতাবের হাদিসে সুস্পষ্ট ভাষায় আল্লাহ রসুল বলে দিয়েছেন, মুস্তাহিদদের মধ্যে যদি দ্বিমত হইয়া যায় তাহলে যে কোনো মুস্তাহিদের মত অনুসরণে সওয়াব আছে, কোনো মুস্তাহিদের মত অনুসরণে গুনাহ নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমত কোরআনের তাফসীর কোরআনের আয়াতে অনুসরণ, ওই কথাগুলি বুঝলে এখন এই কথাগুলি বুঝতে সহজ হবে। প্রথমত কোরআনের সহিহ তাফসীর কোরআনের আয়াতে অনুসন্ধান করো, না পাইলে রসুলের হাদিসে অনুসন্ধান করো, না পাইলে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে অনুসন্ধান করো, সেখানে না পাইলে তাবেঈনের জিন্দেগিতে অনুসন্ধান করো, তাবেঈনের জিন্দেগিতে না পাইলে মুজতাহিদ ইমামগণের বিশ্লেষণ অনুসন্ধান করো। এবার বলুন আমাদের চার মাযহাবের মুস্তাহিদ ইমামগণ রসুলের সার্টিফিকেট প্রাপ্ত তিন যুগের অন্তর্ভুক্ত কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আল্লাহর কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতের তাফসীরের আওতাভুক্ত কিনা? আওতাভুক্ত। আল্লাহ বলেন তাদের অনুসরণ করো। এই জন্য মুফাসসিরিন কেরাম লেখেন সহিহ কোরআনের সহিহ তাফসীর পাওয়ার ছয় ঠিকানা, এক নম্বর কোরআন, দুই নম্বর হাদিস, তিন নম্বর সাহাবায়ে কেরামের জিন্দেগি, চার নম্বর তাবেঈদের বিবরণ, পাঁচ নম্বর মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণ। তার দ্বারাও যদি সুস্পষ্ট মীমাংসা হয় না তারপরে তোমরা ছয় নম্বরে যাবে আরবি গ্রামার, আরবি ডিকশনারির মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারো। এই ছয়টা ঠিকানাটাকেই ঠিকানাকে আরবি ভাষায় বলে তফসিরুল কোরআন বিল কোরআন, তফসিরুল কোরআন বিল আহাদিস, তফসিরুল কোরআন বি আসারি সাহাবা, তফসিরুল কোরআন বি আকওয়ালি তাবেঈন, তফসিরুল কোরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন, তফসিরুল কোরআন বিল কাওয়াইদিল আরাবিয়্যা বিহাসবি মা ইয়াক্তাযীহিত তাকাতুল বাশারিয়্যা। এই ছয় ঠিকানার দ্বারা কোরআনের সহি তফসির করবেন কে? পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আল ইত্তান ফি উলুমিল কোরআন নামক কিতাবে লিখেছেন, এই ছয় ঠিকানার মাধ্যমে কোরআনের সহি তফসির করবেন ওই আলেম যার মধ্যে পনেরোটা এলেম আছে। কতটা এলেম? পনেরোটা এলেম। এর মধ্যে সর্বপ্রথমটা হইল কোরআনের আরবি গ্রামারের তিনটা অংশ আছে। এক অংশের নাম এলমে সরফ, এক অংশের নাম এলমে নহু, এক অংশের নাম এলমে বালাগত। এলমে সরফ মানে শব্দ বিন্যাস, এলমে নহু অর্থ বাক্য বিন্যাস, এলমে বালাগত অর্থ অলঙ্কার শাস্ত্র। এক নম্বর আরবি গ্রামারের শব্দ বিন্যাস জানা থাকতে হবে তোমার, দুই নম্বরে আরবি গ্রামারের বাক্য বিন্যাস জানা থাকতে হবে তোমার, তিন নম্বরে আরবি গ্রামারের অলঙ্কার শাস্ত্র জানা থাকতে হবে তোমার। ছয় ঠিকানার থেকে কোরআনের সহি তফসির উদ্ধার করবেন যিনি ট্রান্সলেশন দেখে দেখে কোরআনের তর্জমা পড়েছেন, নাকি আরবি গ্রামারের তিনটা অংশের মধ্যে যার পারদর্শিতা আছে, তিনটা অংশের মধ্যে যার পারদ, এইভাবে পনেরোটা এলেম যার মধ্যে আছে, তিনি ছয় ঠিকানার থেকে কোরআনের সহি তফসির উদ্ধার করবেন। এর মধ্যে সবগুলি তো সিরিয়াল বাই সিরিয়াল বলার এখন টাইম নাই, পনেরো নম্বরটা সম্পর্কে বলেন। পনেরো নম্বর এলেমটার নাম হইল আল ইলমুল্লাদুন্নি। এর অর্থ হল যে চোদ্দটা এলেমের দ্বারাও যদি তুমি কোরআনের সহি তফসির বুঝতে না পারো, তোমার অন্তরটা যদি এমন পবিত্র হয় যে তুমি সকল প্রকার গুনাহ থেকে তুমি বিরত রয়েছ এবং আল্লাহর যাবতীয় বিধিবিধান এবং নবীর যাবতীয় সুন্নত তরিকা তুমি যথারীতি পালন করে চলেছ, তাহলে তোমার আত্মাটা পবিত্র, তুমি আল্লাহর ধ্যানে মগ্ন হও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে মুসা আলাইহিসসালামের মায়ের অন্তরে মুসা আলাইহিসসালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করার ব্যবস্থা ঢেলে দিয়েছিলেন, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসমাধানকৃত সমস্যার সুস্পষ্ট সমাধান তোমার অন্তরে ঢেলে দিবেন। আল্লাহর ঢেলে দেওয়া সেই জ্ঞানটাকে আল ইলমুল্লাদুন্নি বলে। যে পনেরো নম্বর এইরকম পনেরোটা এলেম যাদের মধ্যে থাকে, এরা কোরআনের ছয় ঠিকানার থেকে সহি তফসির বের করতে পারে। আমরা এখানে যারা আছি আমাদের কতজনের মধ্যে পনেরো নম্বরটা আছে? তাহলে আমি নিজে নিজে ট্রান্সলেশন পরে পরে মুফাসসিরে কোরআন হতে পারবো? এই পনেরো ঠিকানার মাধ্যমে, এই পনেরো এলিমের মাধ্যমে ছয় ঠিকানার থেকে যারা কোরআনের তফসির করবেন এদেরকে মুফাসসিরিনে কোরআন বলা হয়। এদের সর্বমোট তিনটা ক্লাস আছে। মুফাসসিরদের ক্লাস কতটা? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের মুফাসসিরগণ কারা, সেকেন্ড ক্লাসের মুফাসসিরগণ কারা, থার্ড ক্লাসের মুফাসসিরগণ কারা? অবশ্যই অন্তত আমরা যারা তফসির করি আমার মনে মনে জানা থাকতে হবে আমি কোন ক্লাসের মুফাসসির, জানা থাকতে হবে কিনা, জানা থাকতে হবে না? আমরা যারা ছাত্রদেরকে ক্লাসে পড়াই আমার কি জানা থাকতে হবে না আমি কোন ক্লাসে পড়াবার যোগ্য, না জানা থাকতে হবে না? ঠিক তেমনি ভাবে যারা তফসির করি আমাদের মনে মনে জানা থাকতে হবে কোন ক্লাসের মুফাসসির। এই জন্য মুফাসসিরদের ক্লাস যে তিনটা, ফার্স্ট ক্লাসের মুফাসসির কারা আমাদের জানা থাকতে হবে, সেকেন্ড ক্লাসের মুফাসসির কারা আমাদের জানা থাকতে হবে, থার্ড ক্লাসের মুফাসসির কারা আমাদের জানা থাকতে হবে। উসুলের কিতাবে, উসুলে তফসিরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন পনেরো ঠিকানার, ছয় ঠিকানার থেকে পনেরো এলিমের মাধ্যমে কোরআনের সহি তফসির উদ্ধার করার জন্য যার কোন ইমামকে ফলো করার দরকার পড়ে না, ইনি ফার্স্ট ক্লাসের মুফাসসির। যার মধ্যে পনেরোটা এলিম আছে ছয় ঠিকানার থেকে সহি তফসির উদ্ধার করতে পারেন কিন্তু তারপরও কোন ইমামকে তার ফলো করতে হয়, ইনি সেকেন্ড ক্লাসের মুফাসসির। ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে ব্যবধান কি হল? ফার্স্ট ক্লাসের মুফাসসির এলিম পনেরোটা ছয় ঠিকানার থেকে তফসির উদ্ধার করেন, সেকেন্ড ক্লাসের মুফাসসির এলিম পনেরোটা ছয় ঠিকানার থেকে তফসির উদ্ধার করেন, তাহলে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস করলো কিভাবে? ইমাম ফলো করা না করার, দরকার হওয়া না করার ব্যাপারে। ফার্স্ট ক্লাসের মুফাসসিরগণকে কোন ইমামকে ফলো করতে হয় না, আর সেকেন্ড ক্লাসের মুফাসসির পনেরো এলিমের যোগ্যতা নিয়েও কোন ইমামকে ফলো না করে পারেন না। চার মজাবের চার ইমাম ফার্স্ট ক্লাস মুফাসসির, হানাফি মজাহের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলহি, ইমাম জুফর রহমতুল্লাহি আলহি, এরা ফার্স্ট ক্লাস মুফাসসির নন, এরা সেকেন্ড ক্লাস মুফাসসির। বলুন তো কেন? ইমাম আবু ইউসুফ আবু হানিফাকে ফলো করতে হয়, ইমাম মুহাম্মদ আবু হানিফাকে ফলো করতে হয়, ইমাম জুফর আবু হানিফাকে ফলো করতে হয় কোরআনের সহিহ তাফসীর উদ্ধার করার জন্য। ইমাম আবু ইউসুফের মতো ব্যক্তি যদি, ইমাম মুহাম্মদের মতো ব্যক্তি যদি, ইমাম জুফরের মতো ব্যক্তি যদি কোরআনের সহিহ তাফসীর উদ্ধার করার জন্য পনেরো এলিম থাকা সত্ত্বেও ছয় ঠিকানার থেকে তাফসীর উদ্ধার করতে ইমাম আবু হানিফাকে ফলো করতে হয়, এবার বলুন আমাকে কি করতে হবে? থার্ড ক্লাসের মুফাসসির কাকে বলে? যিনি পনেরো এলিমের অধিকারী নন, যিনি পনেরো এলিমের অধিকারী নন, কোরআন মোটামুটি বুঝার জন্য যতটুকু আরবি আরবি জানা দরকার ততটুকু আরবি জানেন, আর কোন আয়াতের ব্যাখ্যায় প্রথম শ্রেণীর মুফাসসিরগণ কি বলেছেন, কোন আয়াতের ব্যাখ্যায় দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরগণ কি লিখেছেন তা বোঝার যোগ্যতা থাকতে হবে। থার্ড ক্লাস মুফাসির থার্ড ক্লাস শব্দটা মনে মনে কর শুনে মনে করছেন এটা একটা অর্ডিনারি ব্যাপার, থার্ড ক্লাস শব্দটা শুনে মনে করছেন অর্ডিনারি ব্যাপার। প্রথম শ্রেণীর মুফাসসিরগণ কোন আয়াতের তফসির কিভাবে করেছেন, দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরগণ কোন আয়াতের তফসির কিভাবে করেছেন বোঝার মতো যোগ্যতা যার নাই সে থার্ড ক্লাসের মুফাসসির হতে পারে না। থার্ড ক্লাসের মুফাসসিরগণের ডিউটি কি? থার্ড ক্লাসের মুফাসসিরগণের ডিউটি হলো আপনি শুধু দুই দলকে ফলো করবেন, নিজের পক্ষ থেকে কিছু বলবেন না। কোন দুই দল বুঝছেন? আপনি শুধু দুই দলকে ফলো করবেন, নিজের পক্ষ থেকে আলাদা কিছু বলবেন না, তবে নতুন কোন সমস্যা আপনার যুগের মানুষের মধ্যে আসলে ওই দুই দলের বিশ্লেষণ থেকে সমাধান উদ্ধার করে তাদের সামনে পেশ করবেন। দুই দলের কাছ থেকে উদ্ধার করে সমাধান তাদের সামনে পেশ করবেন। সুতরাং থার্ড ক্লাসের মুফাসসিরেরও যোগ্যতা দরকার আছে, থার্ড ক্লাসের মুফাসসিরেরও ডিউটি আছে। এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের বিপদ আপদের বিবরণ দিতে গিয়ে বলেন ফাতান্নাকা ফুতুনা, ফাতান্নাকা ফুতুনার তফসির কোরআনের কোন আয়াতে নাই, রাসূলের একটা হাদিসে আছে। এই হাদিসটা কি? হাদিসটাকে হাদিসুল ফুতুন বলা হয়, হাদিসুল ফুতুন বলা হয়। না না প্রবলেম হতে পারে অনেকের, হযরত হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন আল্লাহ যে মূসা আলাইহিস সালামকে বলেছিলেন ফাতান্নাকা ফুতুনা, আপনাকে আমি বহু কঠিন বিপদের সম্মুখীন করেছি, মনে আছে কথা? এই কঠিন বিপদের সম্মুখীন করেছি ফাতান্নাকা ফুতুনা এর ব্যাখ্যা কি? এই ফুতুন ফিতনা শব্দের বহুবচন, আগেই বলেছি ফিতনা শব্দটাকে কোরআনে তিনটা অর্থে ব্যবহার করা হয়, একটা হলো বিপদ, একটা হলো বিপদের কারণ, আর একটা হলো পরীক্ষা। এখানে ফিতনা শব্দটা বিপদ অর্থে ব্যবহার করা হয়েছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জীবনে বহু কঠিন বিপদের সম্মুখীন করেছেন। এই বিপদগুলির ব্যাখ্যা কি? একজন সাহাবী রসুলের আরেকজন সাহাবীর কাছে জানতে চাইলেন, আর সাহাবায়ে কেরামিগুলি কার কাছ থেকে শিখেছিলেন? রসুলের কাছ থেকে শিখেছিলেন। সুতরাং আমরা সহিহ তাফসীরের গণ্ডির ভিতরে আছি কিনা, আমরা যদি সাহাবীর কাছ থেকে এই আয়াতটার ব্যাখ্যা উদ্ধার করি তবুও সহিহ তাফসীরের গণ্ডির ভিতরে আসি, আমরা যদি রসুলের কাছ থেকে এর তাফসীর পাই তবু আমরা সহিহ তাফসীরের গণ্ডির ভিতরে আসি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল ইত্তান ফি উলুমিল কুরআন নামক কিতাবে লিখেছেন এই সহিহ তাফসীর বহির্ভূত যত তাফসীর আছে সবগুলি মন গড়া তাফসীর। তিনি লিখেছেন মন গড়া তাফসীর আবার পাঁচ প্রকার, মন গড়া তাফসীর আবার এক নম্বর, তফসির করার যোগ্যতা অর্জন না করেই যারা তফসির করে এদের তফসির মন গড়া তফসির, তফসির করার যোগ্যতা অর্জন না করেই যারা তফসির করতে যায় এদের তফসির মন গড়া তফসির, মন গড়া তফসির এটা ফার্স্ট প্রকারের এক প্রকার, ফার্স্ট প্রকারের এক প্রকার। দুই নম্বর, যোগ্যতা অর্জন করছে যোগ্যতা অর্জন করে। দেখেছে যে কোরআন তফসির করার জন্য কিছু নীতিমালা আছে, কিন্তু নীতিমালা অনুপাতে তফসির করলে তার স্বার্থ নষ্ট হয়। এই জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও নীতিমালা লঙ্ঘন করে নিজের স্বার্থের পক্ষে তফসির করে, এটা মন গড়া তফসিরের দ্বিতীয় প্রকার। আর ওইদিকে গেলে আমার সময় শেষ হয়ে যাবে, মন গড়া তফসিরেই, সহি তফসির পর্যন্ত পৌঁছা যাবে না। মন গড়া তফসির সম্পর্কে আল্লাহ রসুলের দুই রকম হাদিস পাওয়া যায়। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফাইন আসাবা ফাকাদ আখতা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। মন গড়া তফসির সম্পর্কে রসুলের দুইটা হাদিস। একটা হাদিস ছিল, যে ব্যক্তি কোরআনে মন গড়া তফসির করে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোন পাপ লাগবে না। কোরআনে কেন মন গড়া তফসির করল, এই একটা পাপই সে জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। দ্বিতীয় হাদিসটা হল, যে ব্যক্তি কোরআনে মন গড়া তফসির করে সে যদি শুদ্ধ ব্যাখ্যাও করে তবু আল্লাহর কাছে ভুল গণ্য হবে। এটা বড় জটিল। বুঝলাম সে মন গড়াই করল, কিন্তু শুদ্ধ বললেও আল্লাহর কাছে ভুল গণ্য হবে কেন? এই কথাটা বোঝার জন্য সহজ দুইটা উদাহরণ শুন। এক ব্যক্তি কোরআনের মন গড়া তফসির করে, যোগ্যতা বলতে কিছুই নাই, কিন্তু দাবি করে যে আমি ইসলামের অনেক কিছু জানি। এই লোকের কাছে আরেক লোক জিজ্ঞাসা করে, আরে ভাই আমরা যে লাউ খাই এটার কোন দলিল কোরআনে আছে? কয় আছে না, দলিল আছে তো। বলে কি দলিল? কয় আল্লাহ কোরআনে বলেছেন না, লাউ কানুই আলামুম। বলেন তো আপনারা লাউ খাওয়া জায়েজ কিনা? না জায়েজ নেই। লাউ কানুই আলামিনের অর্থ তাহলে এটা কি হইল? লাউ খাওয়া জায়েজ, এই কথা ঠিকই বলেছে, কিন্তু এই আয়াতে এই অর্থ বুঝায় না, এই আয়াতে এই অর্থ বুঝায় না। মন গড়া তফসিরের তৃতীয় প্রকার হইল, কোরআনের তফসির করে কোরআনকে ফলো করার জন্য নয়, নিজস্ব মতাদ নিজের মতবাদ মন গড়া ভাবে একটা আগে ধার্য করে নিয়েছে, এই মতবাদটাকে টিকাইয়া রাখার জন্য এখন কোরআনের তফসিরের আশ্রয়ে গিয়েছে। কোরআন তার কাছে কোরআন আগে না তার নিজস্ব মতবাদ আগে? এই ব্যক্তি যদি কোরআনের কোন সহিহ তাফসির তার মন গড়া মতবাদ টিকাবার জন্য ব্যবহার করে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলিতকান নামক কিতাবে লিখেছেন, তার সহিহ তাফসির আল্লাহর কাছে মন গড়া তাফসির গণ্য হবে, কারণ সে আসলেই কোরআনের ফলোয়ার নয়, সে তার মন গড়া মতবাদের ফলোয়ার। মন গড়া মতবাদটাকে টিকিয়ে রাখার জন্য কোরআনের সহিহ তাফসিরের আশ্রয় দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি যদি সহিহ তাফসির করো তবুও তোমারটা গলত। ওইদিকে আর না গিয়ে এবার সহিহ তাফসিরের ছয় ঠিকানার তৃতীয়টা হইল সাহাবায়ে কেরামের জিন্দেগি কিনা। একজন সাহাবির নাম সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবির নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। দুইজনের পরিচয় আগেই বলে দিয়েছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাসের দুইটা পরিচয় আগেই বলে দিয়েছিলাম। একটা পরিচয় তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, আর একটা পরিচয় হলো তিনি আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই। এই পর্যন্ত যাই শুনলেন, কোন কখন সময় শেষ পায় যায় বলতে পারি না। এর দ্বারা কি বুঝলেন, ইসলামী শিক্ষার কিছু গুরুত্ব আছে, দরকার আছে? আমাকে একটু ইশারা দিয়েছিলেন ইমাম সাহেব যে আপনাদের এখানে ইসলামী শিক্ষার পরিবেশ গড়ার উপযোগী কিছু কথা বলার জন্য। আমি তো মনে করি আলাদাভাবে আর বলার দরকার নেই, এইটুকু বুঝে থাকলে, ইসলামী শিক্ষার যে জরুরত আছে এইটুকু বুঝে থাকলে তো ওনার কথা শুরু আনাই ফালন হয়ে গেল আমার, নাকি বলেন আপনারা? হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের আপন চাচাতো ভাই, এই উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ যে বলেছেন ফাতান্নাকা ফুতুনা, আপনাকে আমি কঠিন বিপদাপদের সম্মুখীন করেছি, এর তফসিরটা কি? তিনি বলেন, এর তফসির অনেক লম্বা, আজকে বলার মতো সময় আমার হাতে নাই, আগামীকাল ঘুরে আসবা তুমি আমার কাছে। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। তিনি এই ফাতান্নাকা ফুতুনার, মুসা নবীকে আল্লাহ কত বড় বড় বিপদের সম্মুখীন করেছিলেন শত্রুদের হাতে, তার বিবরণ দেওয়া শুরু করলেন, ফাতান্নাকা ফুতুনার তফসির শুরু করলেন। এখানে বড় বড় পাঁচটা বিপদের কথা বলা হয়েছে। এক একটা বিপদের বিবরণের জন্য অন্তত একটা করে দিনের দরকার। আমি আজকে বলে শেষ করতে পারবো, একটু বলবো ইনশাল্লাহ, আপনারা হতাশ হবেন না, একটু একটু বলবো, তবে আজকে যেহেতু শেষ হবে না, এই জন্য বিস্তারিত বলে শেষ হবে না, এই জন্য কথা থাকলো আমি আবারও আপনাদের এখানে আসার লুবে নয়, আপনাদের কৌতূহল যদি বাকি থাকে আর ভবিষ্যতে যদি আল্লাহ আবারও আমারও আসার তৌফিক দেন এবং আপনাদেরও বসার তৌফিক দেন আর আমাকে স্মরণ করাই দেন যে হাদিসুল ফুতুনের ব্যাখ্যা শুরু হয়েছিল শেষ হয় নাই, ফাতান্নাকা ফুতুনা আয়াতের তফসির শুরু হয়েছিল শেষ হয় নাই, তখন ইনশাআল্লাহ তার বিস্তারিত বিবরণ শোনাবার চেষ্টা করব। আর যদি আমার তকদিরে না থাকে আসা, আপনাদেরও সুযোগ না হয় বসার, আমি আপনাদের জন্য দোয়া করব দুনিয়াতে আখেরাতে আল্লাহ আপনাদের ভালা করুন, আমার জন্য আপনারা দোয়া করবেন দুনিয়াতে আখেরাতে আল্লাহ আমাকে ভালাই করুন। ইবনে জুবাইর ইবনে আব্বাস বলেন, ইবনে জুবাইর কে বলেন, হযরত মুসা আলাইহিস সালাম যে মিশরের বাসিন্দা ছিলেন, কিভাবে মিশরের বাসিন্দা হলেন সেটা বিগত তারিখে বলা হয়েছে। সেই মিশরের বাদশা ছিল ফেরাউন, ফেরাউন তার উপাধি, তার ব্যক্তিগত নাম নয়, তার ব্যক্তিগত নাম ছিল তত্ত্ববিদ মুফাসসিরিনে কেরামের মতে যে ফেরাউনের সাথে মুসা ইসলামের সংঘর্ষ হয়েছিল মিশরে, যে ফেরাউন মিশরের শাসনকর্তা ছিল তার ব্যক্তিগত নাম ছিল রামাসিস। ফেরাউন ছিল ওই সময় ওই দেশের গদি নিসিনদের উপাধি। এই রামাসিস গদি নিসিন হয়ে এই দেশের আদিবাসিন্দা, আদিবাসিন্দাদের বংশের নাম ছিল কিত্তি বংশ, আর মুসা আলাইহিসসালামের বংশের নাম ছিল ইসরায়েলি বংশ। বুঝে থাকতে বলুন, এই দেশের আদিবাসিন্দাদের কোন বংশ? কিত্তি বংশ। আর মুসা ইসলামের বংশ হইল বনি ইসরায়েল বংশ। বনি ইসরায়েল বংশ এই দেশের আদিবাসিন্দা নয়, এরা সিরিয়ার বাসিন্দা ছিল, হযরত ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে এরা মিশরে পুনর্বাসিত হয়েছিল। বলেন তো কথা বুঝে থাকলে, বনি ইসরায়েল মিশরের আদিবাসিন্দা না পুনর্বাসিত? কারামল থেকে পুনর্বাসিত ইউসুফ আলাইহিস সালাম থেকে। তারপর ইউসুফ আলাইহিস সালাম তো মিশরের শাসন ক্ষমতা লাভ করেছিলেন, দীর্ঘদিন ইসরায়েলিদের হাতেই মিশরের শাসন ক্ষমতা ছিল, দীর্ঘদিন পরে ইসরায়েলিরা মিশরের শাসন ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হইল, আবার এই দেশের আদিবাসিন্দারা ক্ষমতায় গেল। ক্ষমতায় যাওয়ার পরে তোমাদের কারণে আমরা ক্ষমতা হারাইয়া দীর্ঘদিন কাটাইলাম। এই হিংসায় ক্ষমতাসীনরা ইসরায়েলি গোষ্ঠীর উপর অমানসিক জুলুম অত্যাচার শুরু করল। এমত অবস্থায় ফেরাউনের দরবারে একদিন, বড় বড় শিক্ষিত ছিল ফেরাউন, নিজে অনেক বড় শিক্ষিত ছিল, আমি তফসিরের কিতাবে লেখা দেখেছি ফেরাউন নিজে জাবুর কিতাবের আলিম ছিল, হ্যাঁ, তাই তার দরবারে একদিন আলোচনা শুরু হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর কিতাবে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ ইসরায়েলি বংশে অসংখ্য নবী রসুল দুনিয়াতে পাঠাইবেন, কাজে আমরা যে হারানুগতি ফিরত পেয়ে এই ইসরায়েলিদের উপর অমানসিক জুলুম অত্যাচার করতেছি, আমাদের আমলেই যদি আল্লাহ এদের গোষ্ঠীতে কোন নবী পাঠিয়ে দেন তাহলে আমাদের প্রতিটি জুলুম অত্যাচারের বিচার করায় গণ্ডায় হয়ে যাবে, কারণ নবীদের বিরুদ্ধে লড়াই করে কেউ কোনদিন বিজয়ী হতে পারে না। কাজেই যদি আমাদের আমলে ইসরায়েলি গোষ্ঠীতে কোন নবী জন্ম হইয়া যায় তখন আমাদের পিঠ বাসাবার উপায় কি হবে? পিঠ বাসানি কথাটা বুঝতে পারছেন? আমাদের পিঠ বাসানির উপায় কি হবে? ফেরাউন সিদ্ধান্ত দিল, আল্লাহর একটা স্থায়ী নিয়ম আছে, আল্লাহ কোন নারীকে নবী বানান না, আল্লাহ সব সময় পুরুষকে নবী বানান। এই কথাটার অনেক গুরুত্বপূর্ণ মহামূল্যবান তাৎপর্য আছে যা আলোচনা করার সময় এখন আমার হাতে নাই। আল্লাহ কেন কোন নারীকে জীবনে কোনদিন নবী বানাইলেন না? যত মানুষকে আল্লাহ নবী বানাইলেন সবগুলি পুরুষকে নবী কেন বানাইলেন? এই আলোচনা এখন করার মতো নাই। ফেরাউন বলল যে আল্লাহর একটা স্থায়ী নিয়ম আছে, কোন নারীকে আল্লাহ নবী বানান না, পুরুষকে নবী বানান, সুতরাং বনি ইসরায়েলের কাউকে যদি আমাদের আমলে নবী বানিয়ে ফেলেন সেটা একটা পুরুষকে বানাবেন, সুতরাং বনি ইসরায়েলের কেউ যেন আমাদের আমলে নবী হতে না পারে, এজন্য আজ থেকে আমি আইন জারি করে দিলাম অগণিত জল্লাদ বাহিনী সারা দেশে ডিউটি পালন করবে, ইসরায়েলিদের গোষ্ঠীতে কোন ছেলে জন্ম গ্রহণ করার সাথে সাথে তাকে হত্যা করে ফেলবে, জল্লাদ বাহিনী মায়ের কুল থেকে কেড়ে নিয়ে তাকে হত্যা করে ফেলবে। এই আইন পাশ করার দীর্ঘদিন পরে তার আইনের কারণেই তার দেশে একটা জটিলতা দেখা দিল। কি জটিলতা? এবার কোন মানুষ ওই দেশের আদিবাসিন্দাদের কোন নিম্ন স্তরের কোন কাজের জন্য, নিকৃষ্ট কোন ডিউটির জন্য, জুতা সিলানির জন্য, টয়লেট পরিষ্কার করার জন্য, এগুলো নিম্নমানের ডিউটি, এই নিম্নমানের ডিউটি পালন করার জন্য এই বহিরাগত গোষ্ঠীর মধ্যে কোন যুবক পুরুষ পাওয়া যায় না, বলেন তো কেন? এখন রাজার বংশের লোক দিয়া টয়লেট পরিষ্কার করা নিলেন। জটিলতা কার আইনের দ্বারা সৃষ্টি হইল? নিজের আইনে নিজে ফাঁসাইয়া গেল। এইবার এই সমস্যাটা আবার ফেরাউনের সামনে আলোচনা হল। আপনার আইন পালন করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হইলাম আমরা, এখন কি করা যায়? বিগত তারিখে আমি বলে দিয়েছি এখানে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ব্যাপার আমাদের জীবনে আছে। সেটা হল আইন বানানির যোগ্যতাও কোনো মানুষের নাই, আইন বানানির অধিকারও কোনো মানুষের নাই। আইন বানানির যোগ্যতাও একমাত্র আল্লাহর, অধিকারও একমাত্র আল্লাহর। মানুষ যারা গদিনিসীন হবে এদের দায়িত্ব শুধু আল্লাহর আইনটা বাস্তবায়নের ব্যবস্থা করা। মানুষের মধ্যে আইন বানানির যোগ্যতা নাই কেন? কারণ মানুষ উপস্থিত দেখে, ভবিষ্যৎ দেখে না। ঠিক না বে? ঠিক। কাজে উপস্থিত সমস্যা সামনে নিয়ে আইন বানায়, ভবিষ্যতে যখন অবস্থার পরিবর্তন হইয়া যায় তখন নিজের আইনে নিজেই ফাঁসাইয়া যায়। যেমন ভাবে ফেরাউন হইল, কথা বুঝেন কিনা দেখেন, যেমন ভাবে কি হইল ফেরাউনের ঘটনা বুঝে থাকলে বলুন মানুষের মধ্যে আইন বানানির যোগ্যতা আছে? তার জ্বলন্ত প্রমাণ ফেরাউনের আইন, নিজের আইনে নিজেই ফাঁসাইয়া গেল। দুই নম্বর কারণ, মানুষের মধ্যে আইন বানানি, মানুষের আইন বানানির অধিকার নাই কেন? কারণ মানুষ, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্বার্থ আছে, কম হোক বেশি হোক, ন্যায় হোক অন্যায় হোক, ন্যায় স্বার্থ বলতে কোনো স্বার্থ নাই, ন্যায় স্বার্থ বলতে তো স্বার্থ আছে, মানুষের স্বার্থ আছে। সুতরাং যে মানুষের হাতে আইন বানানির অধিকার দেওয়া হবে সে অপরের স্বার্থ রক্ষা করে আইন বানাবে না নিজের স্বার্থ রক্ষা করে আইন বানাবে? সুতরাং আইন বানানির অধিকার যার হাতে দেওয়া হইল সে নিজের স্বার্থ রক্ষা করে আইন বানাবে আর বাকি অন্যান্যদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবে। সুতরাং মানুষের মধ্যে যেমন ভাবে আইন বানানির যোগ্যতা নাই তেমনি ভাবে মানুষের আইন বানানির অধিকারও নাই। এবার বলেন আইন বানানির জন্য যে যোগ্যতাটার দরকার সেটা কি? ভবিষ্যৎ যেমন ভাবে দেখে, বর্তমান যেমন ভাবে দেখে, ভবিষ্যৎ তেমন ভাবে দেখে, এমন একটা যোগ্যতার দরকার কিনা আইন বানানির জন্য? এই যোগ্যতাটা কি আল্লাহর মধ্যে কিছু আছে? আংশিক 99% না 100%? এবার বলেন তো আইন বানানির যোগ্যতা একমাত্র কার? এবার বলেন আল্লাহ কি পরিমাণ স্বার্থবাদী? তাহলে আল্লাহ আইন বানাইলে নিজের স্বার্থ রক্ষা করে বানাইবে না বন্দার স্বার্থ রক্ষা করে বানাইবে? এবার বুঝে থাকলে আন্দাজ করতে পারবেন আল্লাহর আইনে বন্দার কি পরিমাণ কল্যাণ হয়। আল্লাহর কোন স্বার্থ নাই আইনের মধ্যে, আল্লাহ সকল প্রকার আইন একমাত্র বন্দার স্বার্থ রক্ষা করার জন্য আইন বানান। এই জন্য আল্লাহর আইন ছাড়া জগতে শান্তির কোন আইন হতে পারে না। ফেরাউন নিজের আইনে নিজে ফাঁসাইয়া যাওয়ার পরে সংশোধনী বিল উত্থাপন করা হল নমরুদের ক্যাবিনেটে, নিজেই সংশোধনী আনলো এইভাবে যে যেহেতু আমাদের দেশে লেবারের কাজ করাবার জন্য, আমাদের জন্য বিভিন্ন নিকৃষ্ট মানের কাজ করাবার জন্য ইসরায়েলি গোষ্ঠীতে একদল যুবক টাকা দরকার, এই জন্য নতুন সংশোধিত আইনটা এইভাবে করা হইল যে ইসরায়েলিদের গোষ্ঠীতে প্রথম বৎসর যে সমস্ত ছেলে জন্মগ্রহণ করবে এদেরকে ছেড়ে দেওয়া হবে লেবার বানাবার জন্য, আর প্রতি দ্বিতীয় বৎসর যত ছেলে জন্মগ্রহণ করবে এদেরকে হত্যা করে ফেলা হবে, নবী হওয়ার সম্ভাবনা 100% বন্ধ করার জন্য। না এবার 100 থেকে নেমে 50 আসলো না, বুঝতে পারার নাই কিছু। প্রথম আইনে নবী হওয়ার সম্ভাবনা 100% ছিল না, এখনের আইনে 50-50 হয়ে গেল। প্রথম 50 হারুন, দ্বিতীয় 50 মুসা, 50-50 আবার 100। এই আইন পাস করার পরে যে বৎসর ছেড়ে দেওয়ার কথা সেই বৎসর হযরত হারুন আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন, আর যেই বৎসর ইসরায়েলি গোষ্ঠীতে কোন ছেলে জন্ম হইলে হত্যা করে ফেলার কথা সেই বৎসরে মুসা নবী এই হারুনের মায়ের গর্ভে আসলেন, গর্বে খুব নিরাপদ ভবিষ্যৎ। এতক্ষণের কথা বুঝে থাকলেন খুব নিরাপদ ভবিষ্যৎ না বিপদ সংকুল ফায়া কাটা ফুটার সমান। এই পর্যন্ত ইবনে আব্বাস পৌঁছার পরে থামলেন, ওই হাদিসুল ফুতুন ইবনে জুবায়ের জিজ্ঞাসা করলেন থামলেন কেন, বলে আল্লাহ যে মুসাকে বলেছেন ফাতান্নাকা ফুতুনা, এর তফসির যে তুমি শুনতেছ বহু কঠিন বিপদের সম্মুখীন করেছি আমি তোমাকে, কঠিন বিপদ গুলির মধ্যে এইটা একটা বিপদ যে মায়ের গর্ভেও হত্যার ফরমান থেকে নিরাপত্তা নাই। এক নম্বর গেল, তারপরে দুই নম্বর, তারপরে তিন নম্বর, তারপরে চার নম্বর, তারপরে পাঁচ নম্বর। ফার্স্ট নম্বর আমি তো আগেই বলেছি শেষ হবে না, ফার্স্ট নম্বরটা সম্পর্কে একটু আবার দিচ্ছি। হযরত মূসা আলাইহিসসালাম এই দুই নম্বর তিন নম্বর চার নম্বর পার হইতে হইতে অবস্থা এমন হইল যে মূসা আলাইহিসসালাম স্বয়ং ফেরাউনের পালক পুত্র হিসাবে ফেরাউনের ঘরে লালিত পালিত হইতে লাগলেন। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, কিভাবে ব্যবস্থা করে দিয়েছেন তার বিস্তারিত বিবরণ ওই ফার্স্ট দিনে হস্তা শুনলে বুঝবেন। ফেরাউনের ঘরেই হযরত মূসা আলাইহিসসালাম লালিত পালিত হইতে লাগলেন। যখন মূসা আলাইহিসসালামের বয়স ৩০ বছর, একদিন হযরত মূসা আলাইহিসসালাম রাজপুত্র হিসেবে পরিচিত, ফেরাউনের পালক পুত্র মূসা, বলেন ফেরাউনের ঘর ৩০ বছর পর্যন্ত মূসা নবী কি কোন কোন পরিচয়ে পরিচিত? রাজপুত্র, রাজপুত্র, রাজপুত্র মূসা, রাজপুত্র মূসা। মূসা মিশরের শহরের অলিতে গলিতে ঘুরাফিরা করতেছিলেন, এমন সময় দেখলেন ওই কিপ্তি বংশের একটা লোক ইসরায়েলি বংশের একটা লোককে অত্যাচার করতেছে, মারপিট করতেছে। ইসরায়েলি গোষ্ঠীর লোকটা তার বংশের মানুষ হিসেবে চিনে নয়, রাজার পুত্র হিসেবে চিনে, বলে যুবরাজ একটু দয়া করুন, এই লোকটা আমাকে জুলুম অত্যাচার করতেছে, মারপিট করতেছে, আপনি আমাকে বাঁচান। হযরত মূসা আলাইহিসসালাম মারপিট থেকে রক্ষা করার জন্য ওই লোকটাকে বুঝিয়ে দিয়েছিলেন, কেউ যদি খুব রাগান্বিত হয়ে কাউকে মারপিট করে মারিস না মারিস না বললে থামে না, দুই একটা চরচাপ্পড় দিতে হয় দেখি হত্যা করার জন্য না ফিরাবার জন্য। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন উনসুর আখাকা জালিমান আও মজলুমান, তোমার ভাই যদি মজলুম হয় তবুও তারে সাহায্য করো, তোমার ভাই যদি জালেম হয় তবুও তারে সাহায্য করো। প্রশ্ন জাগে মজলুমকে সাহায্য করা তো সহজ কথা বুঝে আসে, জালিমকে সাহায্য করবো কেন? হাদিসের ব্যাখ্যায় লেখা আছে জালিমের সাহায্যই হইল তাকে জুলুম থেকে ফিরাও, কারণ জুলুম থেকে ফিরাইলেই সে আর জাহান্নামি হবে না, সুতরাং জালিমকে জুলুম থেকে ফিরানোটাই তারে সাহায্য করা। এই হাদিসটা বুঝে থাকলে বলুন মূসা আলাইহিসসালাম ওই জালিম লোকটাকে ফিরাবার জন্য ঘুষি মারলেন, এটা কি তার দুশ্মনী করলেন না সাহায্য করলেন? কিন্তু ঘুষিটা আল্লাহর কুদরতে এমন তালে লাগলো লোকটা জায়গাতেই মারা গেল। ঘটনাক্রমে এখানে আর কেউ ছিল না, তিনজন ইসরায়েলি কিপ্তি যুবরাজ, যুবরাজ কে? যুবরাজ। যুবরাজে ঘুষি দিল, কিপ্তি মারা গেল, ইসরায়েলি রক্ষা পাইল, আর কেউ দেখল না, ইসরায়েলি তার নিরাপদে তার বাড়িতে চলে গেল। পরের দিন যুবরাজ আবার শহরের গলিতে গলিতে ঘোরাফেরা করতেছিলেন, ওই ইসরায়েলি লোকটাকে ওই দিন আরেকটা কিপ্তি লোকে মারপিট করতেছিল। পরের দিন আবার একই রকমের ঘটনা, অন্য একটা কিপ্তি লোকে ইসরায়েলিকে মারপিট করতেছিল, আবার সেই ইসরায়েলি লোকটা যুবরাজকে বলে যুবরাজ আজকে আবারও আমাকে আরেকটা লোক মারপিট করতেছে, আপনি আমাকে সাহায্য করুন। এইবার যুবরাজ বললেন এই মিয়া তোমাকে প্রতিদিনই কোন না কোন লোকে মারে কেন, তাহলে বোঝা গেল তোমারও কোনো দোষ থাকতে পারে। যখন বললেন বোঝা গেল তোমারও কোনো না কোনো দোষ থাকতে পারে, তখন সে বলে তাহলে কি আপনি গতকাল যেমন ভাবে তাকে হত্যা করেছিলেন আজকে তেমনি ভাবে আমাকে হত্যা করে ফেলবেন? এই কথাটা শহরের লোকেরা শুনে ফেললো, ফেরাউনের দরবারে পৌঁছে দিল। মূসা আলাইহিসসালাম ফিরার আগেই ফেরাউনের দরবার থেকে ফাঁসির হুকুম হয়ে গেল, জল্লাদ বাহিনী যাও এই আমার পালক ছেলে মূসাকে যেখানে পৌঁছ ধরে এনে তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলাও। এটা হইল যত বিপদ আপদ মূসা আলাইহিসসালামের জীবনে এসেছিল এর পাঁচ নম্বরটা। কত নম্বর? এক নম্বরটা কিছু কইলাম আর পাঁচ নম্বরটা কিছু কইলাম। এই ফার্স্ট নম্বরের সংবাদ তিনি রাজবাড়িতে ফিরে যাওয়ার আগেই পেয়ে গেছিলেন, পেয়ে যাওয়ার কারণে এই দিন আর বাড়িতে ফেরত না গিয়ে দেশান্তর হয়ে যাইতে যাইতে যাইতে যাইতে আরেক দেশে হযরত শুআইব আলাইহিসসালাম ছিলেন সেই দেশের পয়গাম্বর, সেখানে গিয়ে উপস্থিত হলেন। শুআইব আলাইহিসসালামের দুই মেয়ে বকরি চড়াইতো, বিকালবেলা বকরিকে কুয়ার পানি পান করাবার জন্য বসেছিল, ছেলেরা ভিড় করতে সেই জন্য তারা পিছনে বসা ছিল। হজরত মুসা আলাইহিস সালাম দেখলেন এরা বড় অসহায়, এই জন্য হজরত মুসা আলাইহিস সালাম আমরা কি একটু লেট করবো, কারণ তাহলে একটা কাজ করি আমরা, আপনারা তো জানেন হুজুর একটু যদি বেয়াদবি না হয় হুজুর আমরা আর একটু লেট করবো ইনশাল্লাহ, আপনারা আপনাদের কষ্ট হবে না তো ইনশাল্লাহ, তাইলে কিন্তু আমাকেও আবার আপনাদের 10 মিনিট সময় দিতে হবে, কেন কান্ত স্কুলের কথা আছে, ফান্ডরাইজিং এর কথা আছে, দেবেন না হবে না হবে না ইনশাল্লাহ বলবেন না ইনশাল্লাহ বলেন আসে ইনশাল্লাহ, আপনাদের স্মাইলিং ফেস দেখান আপনারা সুন্দরভাবে দেখান যে ইনশাল্লাহ আপনারা রাজি আছেন, 11টা পর্যন্ত হুজুরে ইনশাল্লাহ, এবার 5 নম্বর পর্যন্ত যান পর্যন্ত না 5 নম্বরে আসি মাঝখানে তো ইনশাল্লাহ আগামীতে হবে না। আমি দেখি না হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের দেশ থেকে পালিয়ে গেলেন, যে শহরে গেলেন পালিয়ে সেই শহরের নাম বলা হয়েছে কুরআনের ভাষায় মাদিয়ান শহর। সেই দেশে আল্লাহ আগের থেকেই হযরত শুআইব আলাইহিস সালামকে পয়গম্বর হিসাবে মনোনীত করে রেখেছিলেন। শুআইব আলাইহিস সালামের দুইটা মেয়ে ছিল, দিনের বেলা এক সময় মাঠে ছাগল চড়াইত, বিকালবেলা ছাগলদেরকে কুয়ার পানি উঠাইয়া পান করাইয়া সন্ধ্যার আগে বাড়িতে আসত। হযরত শুআইব আলাইহিস সালাম ওই কুয়ার পাশে গিয়ে যখন দেখলেন এক মুসা আলাইহিস সালাম ওই কুয়ার পাশে গিয়া যখন দেখলেন একদল ছেলেরা আপন আপন ছাগলের পালকে পানি পান করাবার জন্য হুড়াহুড়ি করছে আর দুইটা মেয়ে নিরীহ হয়ে আলাদা বসে আছে, জিজ্ঞেস করলেন তোমরা এখানে বসে আছো কেন? এরা বলল আমরা ছেলেদের সাথে হুড়াহুড়ি দেখাদেখি করি না, ছেলেদের পান করানো শেষ হইলে পরে আমরা নিরিবিলি শান্তশিষ্টভাবে কুয়ার পানি আমাদের ছাগলের পালকে পান করাবো, তারপরে আমরা বাড়িতে যাব। হযরত মুসা ইসলামের মায়া হইল দয়া হইল মেয়েদের কথায়, ছেলেদেরকে ছেলেদের ভিড়ের ভিতরে ঢুকলেন এবং কুয়ার থেকে পানি উঠাইয়া সকলের আগে মেয়েদের বকরিগুলিকে ছাগলগুলিকে পান করাইয়া দিলেন। মেয়েরা এই দিন অন্যদিনের তুলনায় একটু সকাল সকাল বাড়িতে পৌঁছে গেল। এই দুই মেয়ের বাবার নাম হযরত শুআইব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তোমরা তো অন্যদিন ছাগলের পালকে পানি পান করাবার পর বাড়িতে আসে সন্ধ্যা হয়ে যায় প্রায়, আজকে এত সকাল সকাল আসলে কিভাবে? তারা ঘটনা বলল। বলার পরে হযরত শুআইব আলাইহিস সালাম বলেন ঠিক আছে, এই বিদেশি মুসাফির যেই লোকটা এই লোকটাকে আমার কথা গিয়ে বলো, আমি তাকে দাওয়াত করেছি সে যেন আমার বাড়িতে আসে। হযরত শুআইব আলাইহিস সালাম তার বয়স বড় মেয়ে, তাফসীরের কিতাবে লেখা আছে এই মেয়েটার নাম ছিল সফুরা, বড় মেয়ে সফুরাকে পাঠাইলেন ওই মুসাফির লোকটাকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম এমন একটা অপেক্ষায় ছিলেন, অচিনা দেশ, কোন মানুষ চিনি না, কোন বাড়িঘর চিনি না, কোন ফতঘাট চিনি না, কোথায় থাকব, কোথায় খাব, কিভাবে জীবনযাপন হবে, টেনশন ভুগতে ছিলেন। এই অবস্থায় মেয়েটা এসে যখন বলল যে মেহমান মুসাফির আমার বাবা এই দেশের পয়গম্বর, নাম তার শুআইব আলাইহিস সালাম, আমি তার মেয়ে, তিনি আপনার সংবাদ আমাদের মাধ্যমে জানতে পেরে আপনাকে দাওয়াত করেছেন, আপনি আমার বাড়িতে আমাদের বাড়িতে চলুন। হযরত মুসা আলাইহিস সালাম খুশি হয়ে বললেন ঠিক আছে আমি তোমাদের বাড়িতে চলবো, তবে একটা কথা। কি কথা? তুমি যদি আগে আগে যাও, আমি যদি তোমার পিছনে পিছনে যাই, আমাকে আর রাস্তা বলতে হবে না, তুমি যেদিকে যাবে সেদিকেই আমি যাব, সহজ। কিন্তু এত সহজ দুনিয়াতে এত সহজ সব কাজ হয় না, তুমি আমার পিছনে পিছনে আসবা, আমি তোমার আগে আগে যাব, কোন সময় ডানে মোড় দিতে হবে, কোন সময় বায়ে মোড় দিতে হবে, কোন সময় সোজা যেতে হবে, তুমি পিছন থেকে আমাকে বলে দেবা। কারণ কারণ হল হযরত মুসা আলাইহিস সালাম মেয়েটাকে বুঝাইতে চাইলেন যে তুমি যদি আমার আগে আগে যাও, তোমাকে ফলো করে যদি আমার রাস্তা চলতে হয়, তাহলে অনিচ্ছাবশত হইলেও পিছন দিক থেকে হইলেও তুমি ভিন্ন মেয়ে আমি ভিন্ন পুরুষ, আমার দৃষ্টি তোমার উপর পড়তে পারে, আর পর পুরুষের দৃষ্টি ও কারণে পর নারীর উপর পড়তে থাকলেই ফেতনা হয়। দৃষ্টি পড়তে থাকলেই ফেতনা হয়। এবার বলেন ফেতনা শব্দের অর্থ কটা? এর মধ্যে একটা একটা একটা অর্থ আছে কিনা পরীক্ষা? এবার বলুন যে দেশের মেয়েরা অবাধে পুরুষদের সামনে চলে আর যে দেশের পুরুষেরা অবাধে মেয়েদেরকে দেখে সেই দেশে কি কোনো ফেতনা আছে? কোনো ফেতনা নাই। যদি কেউ মনে করেন যে এমন দেশে কোনো ফেতনা নাই, তাহলে আমার তিক্ত অভিজ্ঞতা থেকে দুই একটা উদাহরণ বলব। আপনাদের এই দেশে নয়, কাজে কেউ মাইন্ড করবেন না প্লিজ, আপনাদের এই দেশে নয়। এইরকম আর একটা দেশের ঘটনা বলি, সেটাও এই দেশটার মতোই, যেই দেশের মেয়েরাও অবাধে পুরুষের সামনে যায় আর পুরুষরাও অবাধে মেয়েরা দেখে। ওই দেশে গেলাম, এরকম প্রোগ্রামে গেলাম, বহু পুরুষ আমার কাছে আসলো তাবিজের জন্য। জিজ্ঞাসা করলাম কিসের তাবিজ? কেউ বলে আমার স্ত্রী আমার ঘরে থাকে না। কেন? কোথায় যায়? কোথায় যায় আমাকে বলে না। তুমি দেখো না কোথায় যায়? যে একটা পুরুষ আসলো, গড়ে ডাক দিল, দরজা খুললো, রাত্রে ১২টার পরে ওই পুরুষটার সাথে চলে যায়। তুমি ফিরাতে পারো না? বলে না। কেন? আমি জোর করে ফিরাতে গেলে সে পুলিশ ডাকবে, আর পুলিশ এসে বলবে সে কার সাথে চলে যাবে কার সাথে যাবে না, কোথায় থাকবে কোথায় থাকবে, সেটা তার অধিকার, তোমার বাধা দেওয়ার কোন অধিকার নাই, পুলিশ আমাকে বেঁধে নিয়ে যাবে। সুতরাং এই দেশের প্রশাসনের দ্বারা তাকে কন্ট্রোল করার কোন উপায় নাই। আপনি তো তাবিজ দেন যে তাবিজ আমার স্ত্রীকে তাকে কন্ট্রোল করতে পারে। ফেতনা পড়ছে এই লোকটা? ফেতনা পড়ছে বলে নাই? ফেতনা কেন হয়? ফেতনা কেন হয়? অবাধ নারী পুরুষের অবাধ চলাফেরার কারণে ফেতনা হয়। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তুমি আমার আগে আগে চললে, আমি তোমার পিছনে পিছনে চললে, অনিচ্ছা বশত আমার দৃষ্টি তোমার উপর পড়তে পারে, এইটাও ফেতনার কারণ হইতে পারে। ফেতনার ব্যাখ্যা বললে আর একটা উদাহরণ দিচ্ছি, শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরিচয় আগে দিয়েছি। সাহাবায়ে কেরামদের মধ্যে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ফেকা শাস্ত্রবিদ একজন সাহাবি ছিলেন, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, হে নারীরা, তোমরা রাস্তায় চলার সময় তোমাদের শরীরের সৌন্দর্য পুরুষের সামনে প্রকাশ করবানা সাবধান, তবে যা প্রকাশ না করলে চলে না তার ব্যাপার ভিন্ন। আল্লাহ যে আয়াতে বলেছেন, ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা তাদের শরীরের সুন্দর পুরুষদের সামনে প্রকাশ করবে না, তবে যেটুকু প্রকাশ না করলে চলে না সেইটুকুর জন্য ক্ষমা। কোনটুকু প্রকাশ না করলে চলে না এই ব্যাপারে সর্বশ্রেষ্ঠ ফেকাবিদ বিশিষ্ট সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাফসীর করেছেন। সর্বশ্রেষ্ঠ তাফসীরবিদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা তাফসীর করেছেন। দুটোটা তাফসীর এই ফেতনার যুগে, এই ফেতনার পরিবেশে, এই ফেতনার ফেতনার দ্বারা জর্জরিত মুসলমান সমাজের এই দুই সাহাবির এই ফেতনার ব্যাখ্যাটা ভালো রকম বুঝে রাখা দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে কোরআনের আয়াতে বলেছেন, হে মুসলমানের নারীরা, তোমরা তোমাদের শরীরের কোন সুন্দর পুরুষদের সামনে প্রকাশ করবে না, তবে যেটুকু প্রকাশ না করলে চলে না সেইটুকু মাফ। এইটুকু কি? এইটুকু হইল শরীরের আবরণ, বুরকা বা চাদর। শরীরের পোশাক পরার পরে পোশাকের উপর দিয়া যদি চাদর পরে, এই চাদরটা তো না পরলে চলবে না, এটা তো রাস্তার লোকে দেখবেই, চাদর তো আর ঢাকার কোনো উপায় নাই। অথবা পোশাকের উপর দিয়া যদি বুরকা পরে, এই বুরকাটাও পুরুষরা দেখবেই, বুরকা তো আবার আরেকটা ঢাকনা দিয়ে ঢাকার উপায় নাই। সুতরাং ইবনে মাসউদের তাফসীর মতে মেয়েরাজ যেটুকু পুরুষের সামনে প্রকাশ করলে চলে না সেইটুকুর অনুমতি আছে। এর ব্যাখ্যায় বলেছেন, শরীরের পোশাকের উপরে উপরের আবরণ চাদর অথবা বুরখা, যেটুকু প্রকাশ না করলে চলে না, এটার ব্যাখ্যা কি? চাদর অথবা বুরখা। আর বাদ বাকি মাথার থেকে পাও পর্যন্ত মেয়ে লোকের সমস্ত শরীরই সুন্দর, কোন অংশ পুরুষের সামনে প্রকাশ করতে পারবে না। এটা বিশিষ্ট সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন। এতক্ষণের দীর্ঘ আলোচনা মনে থাকলে বলুন, কোরআনের তাফসীর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে শিখে তারপরে সর্বপ্রথম সরাসরি কাদেরকে শিক্ষা দিয়েছিলেন? যেমনটা শিখেছিলেন তেমনটা না অন্যটা? তাহলে ইবনে মাসুদ রসুলের সাহাবি কিনা? ইবনে মাসুদ আয়াতের যে ব্যাখ্যাটা করলেন কার কাছে শিখলেন? রসুলের কাছে। আর রসুল এই ব্যাখ্যা শিখেছিলেন কার কাছে? আল্লাহর কাছে। তারপরে যদি ব্যাখ্যাটা আমাদের পছন্দ না হয় তাহলে আপনার রুচি আল্লাহ যেন আল্লাহর পছন্দ সই করে দেন, এর চেয়ে ভালো দোয়া করার মত আর কিছু নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা হলো আরেকটা, সেটা কি? আরো একটা ব্যাপার হইতে পারে যেটুকু প্রকাশ না করলে চলে না, সেটা কি? সেটা হইল যে সমাজে ফেতনার আশঙ্কা নাই, যে সমাজে মেয়ে দেখলে পুরুষেরা আকৃষ্ট হয় না, এই সমাজটা কোথায় আছে দুনিয়ায়? যে সমাজে ফেতনার আশঙ্কা নাই সেই সমাজে যদি রাস্তায় চলার সময় প্রয়োজন হয় চেহারা খোলার, চেহারা না করলে হয়তো এই মুহূর্তে কিছু একটা কিছু অসুবিধা হতে পারে, এইখানে যদি পুরুষেরা রাস্তায় মেয়ে লোক দেখলে ফিরে তাকায় না এই রকম চরিত্র যদি পুরুষের হয় তাহলে ওই সমাজে মেয়েরা প্রয়োজনবশত চেহারাটুকুও খুলতে পারে। এটা কার ব্যাখ্যা? তাহলে পুরুষের সামনে চেহারা খুলতে পারে এই ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাসের, পুরুষের সামনে চেহারাও খুলতে পারবে না এই ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মাসউদের। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাখ্যা নিয়ে কোনো আলোচনার দরকার নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা নিয়ে আলোচনার দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যায় দেখা যায় পুরুষের সামনে মেয়ে লোকেরা চেহারা খুলতে পারে বিনা শর্তে। শর্ত সাপেক্ষে, শর্তটা হইল যদি সমাজে ফেতনা না থাকে। এবার বলেন আপনাদের বর্তমান দুনিয়ার কোন সমাজে ফেতনা নাই? তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা মতো পুরুষের সামনে নারীরা চেহারা খুলতে পারে? কোথায় যাবেন? কোরআনের তফসির কোথায় আর আমরা কোথায়? কোরআনের তফসির কার কাছ থেকে শিখি আমরা? কোথায় পাওয়া যায় কোরআনের সহি তফসির? কোরআনের সহি তফসিরের ঠিকানা কোথায়, খবর আছে কিনা? এই জন্য হজরত মুসা আলাইহিসালাম সফুরাকে বলেন, মনে নেই কথা না, ঘটনা ভুলে গেলেন, মুসা আলাইহিস সফুরাকে বলেন, সফুরা তুমি আমার আগে আগে যেতে পারবে না, আমার পিছনে পিছনে যাও, কারণ আগে আগে গেলে তুমি ভিন্ন নারী আমি ভিন্ন পুরুষ, অনিচ্ছায় যদি আমার দৃষ্টি তোমার উপর একবার পড়বে এমন কথা নয়, তুমি আমার আগে আগে হাঁটতে থাকবে আর আমি তোমার পিছে পিছে চলতে থাকবো, একবারই দৃষ্টি পড়বে না বারবারই পড়বে। কোন ভিন্ন নারী পোশাক পরিহিত ভিন্ন নারীর উপরও ভিন্ন পুরুষের দৃষ্টি বারবারই পড়তে থাকলে ফেতনা না হইয়া যায় না, ফেতনা না হইয়া যায় না। এই ফেতনার হাত থেকে তুমিও যদি বাঁচতে চাও, এই ফেতনার হাত থেকে আমাকেও যদি বাঁচাতে চাও, তাহলে তুমি আমার পিছনে পিছনে আসবা, আমি তোমার আগে আগে যাব, ডাইনে যাব না বায়ে যাব না সোজা যাব, পিছন থেকে বলে দেবা অনিচ্ছাবশত যেন তোমার উপর আমার দৃষ্টি না পড়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, ভিন্ন নারীর দিকে ইচ্ছাকৃত ভাবে সুন্দর দেখার জন্য দৃষ্টি নিক্ষেপ করলে আল্লাহর রসুল বলেন কিয়ামতের দিন গলন্ত সীসা ওই পুরুষের চোখে ঢেলে দেওয়া হবে, মান নাজারা ইলা মাহাসিনি আজনাবিয়াতিন, যে পুরুষ ভিন্ন নারীর সুন্দর ইচ্ছাকৃত ভাবে দেখে, যে পুরুষ ভিন্ন নারীর সুন্দর ইচ্ছা করে দেখে, আল্লাহর রসুল বলেন সেই পুরুষের চোখে হাসরের মাঠে গলন্ত সীসা ঠান্ডা হয়, গলন্ত সীসা ঠান্ডা হয় না, আগুনের মতো গরম, চোখে ঢেলে দেওয়া হবে ওই পুরুষের চোখে গলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। আলী বলেন ওগো আল্লাহর রাসূল, এত বড় কঠিন শাস্তি, ইচ্ছাকৃতভাবে কোন ভিন্ন নারীর সুন্দর দেখলে এত বড় শাস্তি, কিন্তু আমার অনিচ্ছাবশত যদি কোন নারীর উপর আমার দৃষ্টি পড়ে যায় তবুও কি আমার সেই শাস্তি ভোগ করতে হবে? আল্লাহর রাসূল বলেন লা ইয়া আলী লাকান নজরাতুল উলা লান নজরাতুস সানিয়া, হে আলী একটা দৃষ্টি পড়ে গেল তোমার ইচ্ছা অনিচ্ছাবশত হতে পারে, কিন্তু দ্বিতীয় দৃষ্টি যদি তুমি আবার তাকাও সেটা তো তোমার অনিচ্ছা নয়, সুতরাং প্রথম দৃষ্টি ক্ষমা আছে দ্বিতীয় দৃষ্টির ক্ষমা নাই। এবার বলেন আমার আগে আগে যদি হাঁটে তে প্রথম দৃষ্টি পড়বে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম হবে? এই জন্য হযরত মুসা আলাইহিসসালাম বলেন এই দ্বিতীয়র প্রথমের পরে যেন দ্বিতীয় হওয়ার চান্স না থাকে, দ্বিতীয়র পরে যেন তৃতীয়র চান্স না থাকে, এই চান্স থেকে মা বোনদেরকে মা বোনের ইজ্জত রক্ষা করার মতো ফিকির বর্তমান সমাজে কতজন মুসলমানের মাথায় আছে? কাজেই এই চান্স যেন না থাকে দ্বিতীয়বারও তোমার উপর আমার দৃষ্টি পড়ে যাওয়ার, তৃতীয়বারও তোমার উপর আমার দৃষ্টি পড়ে যাওয়ার, হোক বা পিছন দিক থেকেই তোমার উপর আমার দৃষ্টি পড়ে যাওয়ার চান্স যেন না থাকে। এই জন্য তুমি আগে হাঁটতে পারবে না, তুমি পিছনে হাঁটবে, আমি আগে যাব। তারপর হযরত সফুরা সোহাইবের সেমের মেয়ে তাই করলেন, পিছন পিছনে হাঁটলেন, মুসা ইসলাম আগে আগে গেলেন, পথ বাতাইয়া দিয়ে আদিয়া হযরত মুসা আলাইহিস সালাম সফুরাকে নিয়ে হযরত সোহাইবের সেমের বাড়িতে পৌঁছলেন। এই পর্যন্ত যা কিছু বলা হইল, আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, এর ভিতরে কি আমাদের বর্তমান সমাজের মুসলমানদের জানার মতো, বুঝার মতো, শিকার মতো, ফলো করার মতো কিছু আছে? যদি থাকে তাহলে আল্লাহ আমাদেরকে শুধু এর কাছ থেকে এই এই এই সবগুলি কথার থেকে আমাদের যা কিছু সংগ্রহ করার মতো, যা কিছু শিক্ষা গ্রহণ করার মতো, যা কিছু ফলো করার মতো থাকে, ওইগুলি কি আল্লাহ আমাদের ফলো করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।